এলাকায় অবস্থিত। আজকের এই প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি অত্র সাত নং নারান্দিয়া ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান, অত্র এলাকার সম্মানিত ওলামায়ে কেরাম, মসজিদের সম্মানিত ইমাম সাহেবান, এই এলাকার আমার সম্মানিত মুরব্বিয়ান আজাম, আমার অত্যন্ত আদরের স্নেহের মহব্বতের যুবক কিশোর শিশু ভাইয়েরা এবং পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে এই বৃষ্টি বাদলের মধ্যেও বর্ষাকালীন সময়ে সালাতুল আশার পরে আজকের এই সুন্দর কোরআন এবং সহি হাদিসের ওয়াজ মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপস্থিত হওয়ার পরে কোরআনে কারিম এবং হাদিসে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকে কিছু কথাবার্তা বলার এবং শোনার যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, সে মহান রাব্বুল আলামিনের শোকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ সকাল থেকে অনেক বৃষ্টি ছিল, আমাদের এই বিকালবেলায় মাহফিলের সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ করে দিয়েছেন যে এরকম খোলা মাঠে বসে আমরা কোরআন এবং সুন্নার কিছু কথাবার্তা বলতেছি এবং শুনতেছি, এটা আল্লাহ রাব্বুল আলামিনের বিরাট এক নিয়ামত। এই জন্য আবারও শুকরিয়া তান সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আরও সবচেয়ে বড় নিয়ামত হইল এই দক্ষিণ নারান্দিয়া গ্রামে আজকের যে ওয়াজ মাহফিল, এটি আমাদের সমাজের আমাদের দেশের গতানুগতিক ওয়াজ মাহফিলের মতো নয়। এই ওয়াজ মাহফিলের প্রথম বৈশিষ্ট্য, এখানে কোরআনে কারিম এবং সহি হাদিসের বাহিরে কোনো কিচ্ছা কাহিনী গল্প গুজব হাসি তামাশা খেলতামাশা এসব হবে না, এটা হলো আজকের এই মাহফিলের এক নম্বর বৈশিষ্ট্য। আমাদের সমাজে বর্তমানে ওয়াজ মাহফিলের নামে আমরা যা দেখি সেখানে ওয়াজ মাহফিল মানে খেলতামাশার জায়গা, হাসি ঠাট্টা কৌতুক গান গাওয়া, শ্রোতাও নাচে ভক্তও নাচে, এগুলো হলো আমাদের সমাজের বর্তমান ওয়াজ মাহফিলের দৃশ্যপট। আলহামদুলিল্লাহ এই জাতীয় বেহুদা কার্যক্রম থেকে আল্লাহ পাক আজকের মাহফিলকে হেফাজত করুন সকলে বলি আমিন। দ্বিতীয় বৈশিষ্ট্য হল আজকের এই মাহফিলে কোনো রাজনৈতিক আলোচনা হবে না, এ পর্যন্ত হয়ও নাই এবং হবেও না। ওয়াজ মাহফিল রাজনীতির জায়গা না, ওয়াজ মাহফিল এখানে কোরআন এবং সুন্নাহ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কি করণীয় নির্ধারণ করেছেন, কি করতে বলেছেন, কি করতে নিষেধ করেছেন, এগুলোই কোরআন এবং সহি হাদিসের আলোকে আলোচনা করা, এটা হলো ওয়াজ মাহফিল। এটা রাজনৈতিক ময়দান না, রাজনৈতিক সভা সমিতি না যে এখানে রাজনৈতিক আলোচনা হবে, এটা থেকেও আমাদের আজকের এই মাহফিল মুক্ত। এই মাহফিলের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এই মাহফিল একটা ক্লাসের মতো হবে, এটা একটা ক্লাস। আমরা স্কুলে কলেজে মাদ্রাসা ইউনিভার্সিটিতে ক্লাস করি না, তো টিচার যেরকম একটা ক্লাস নেন, ওই ক্লাসে অঙ্কের টিচার হইলে আমাদেরকে সরল অঙ্ক, যোগ অঙ্ক, বিয়োগ অঙ্ক এগুলো যেমন শিখাই দেন, সহজভাবে বুঝাই দেন, আমরা যেমন বোঝার চেষ্টা করি। তারপরে বিজ্ঞানের ক্লাস হলে বিজ্ঞানের বিষয়, তারপর বাংলার ক্লাস হলে বাংলার বিষয়, ইংরেজির ক্লাস হলে ইংরেজির বিষয়, ঠিক একই রকম ওয়াজ মাহফিলও একটা বিষয়ভিত্তিক। একটা বিষয়কে জানার জন্য, বোঝার জন্য যেরকম ক্লাস নিতে হয়, আজকের এই মাহফিলের বৈশিষ্ট্য হলো এটা এরকম একটা ক্লাস। স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ক্লাসের সাথে এই ক্লাসের পার্থক্য হলো সেখানে এক শ্রেণীর স্টুডেন্ট থাকে, এক ধরনের স্টুডেন্ট, সব এক লেভেলের। আর এই ক্লাসে একবার সব লেভেলের স্টুডেন্ট, এখানে প্রাইমারি থেকে ক্লাস ওয়ান থেকে শুরু করে পিএইচডি পর্যন্ত সব লেভেলের স্টুডেন্ট আছে, আছে না? শিশুও আছে, যুবকও আছে, কিশোরও আছে, বৃদ্ধও আছে, মা বোনেরও আছে, সবাইকে নিয়ে একটি সমন্বিত ক্লাস। এটাই হলো আমাদের ওয়াজ মাহফিল। আল্লাহ পাক আমাদেরকে এই মাহফিলের শেষ পর্যন্ত যা কিছু আলোচনা হবে এগুলো আল্লাহ পাক আমাদেরকে আমল করার, জানার, বুঝার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আমার সম্মানিত ভাই ও বোনেরা, আমরা যে বিষয়টি আজকের ক্লাসে আলোচনা করব, বিষয়টি হল আমাদের সম্মুখে আমাদের পরবর্তী যে স্টেশন, পরবর্তী যে ধাপ, সেই ধাপে কবরে গেলে আমাদের যে একটা পরীক্ষা হবে, হবে না? ওই পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে, আমরা প্রস্তুতিটা কীভাবে নিব, পরীক্ষা কিভাবে ভালো করতে পারবো, এই বিষয়ের উপরে আমরা আজকের এই ক্লাসে, আজকের এই ওয়াজ মাহফিলে আলোচনা করব ইনশাআল্লাহ। এই ক্লাস করতে আপনারা রাজি আছেন তো? আর ক্লাসের, এই ক্লাসের, কোরআন সুন্নার ক্লাসের স্টুডেন্ট হইতে রাজি আছেন তো? অনেকে কিন্তু আছেন টিচার, বিভিন্ন জায়গায় শিক্ষকতা করেন, আবার উনি বলেন যে সব জায়গায় আমরা ছাত্র পড়াই, আবার আজকে এখানে আসে আমরা ছাত্র হম। আজকের এই ছাত্র আমার ছাত্র না, ছাত্র হইবেন কিসের? কোরআন এবং সুন্নার ছাত্র হইবেন। আমার ছাত্র হওয়া দরকার নাই, ছাত্র হইবেন কোরআনের, ছাত্র হইবেন সুন্নার, কোরআন সুন্নার স্টুডেন্ট। কারণ কোরআন এবং সুন্না এমন একটি জিনিস, এটা মৃত্যু পর্যন্ত এটার তলেবুল এলেম থাকতে হয়, এটার ওস্তাদ পৃথিবীতে একজন, এটার শিক্ষক পৃথিবীতে একজন, তার নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক তাকে পৃথিবীতে মুআল্লিম বানায়, শিক্ষক বানায় পৃথিবীতে পাঠাইছেন। আর কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবেন, যত বড় পণ্ডিত হন, যত বড় মুহাদ্দিস হন, যত বড় মুফাসসির হন, যত বড় ফকিহ হন, তারা সবাই কোরআন এবং সুন্নার তালেবুল এলেম, সবাই ছাত্র, আমরাও ছাত্র। এজন্য আমরা আজকের এই মাহফিলে সবাই কোরআন সুন্নার ছাত্র হয়ে কথাগুলা বোঝার চেষ্টা করব। আর আমি যেটা জিজ্ঞাসা করব একটু জবাব দিবেন, কথাবার্তা বলবেন, তাহলে আমি বুঝবো যে আমাদের এই নারায়ণদিয়ার ভাইয়েরা আলহামদুলিল্লাহ আমার কথাটা বুঝতে পারতেছে। টিচার এক ঘন্টা পড়াইছে, স্টুডেন্ট কিছু বুঝে নাই, তাহলে ওই পড়ায় লাভটা কি? দেখবেন অনেক ভালো ভালো টিচার, রেজাল্ট খুব ভালো, মেধাবী টিচার, কিন্তু পড়াইলে ছাত্র বুঝে না। আবার অনেক টিচার রেজাল্ট তো ভালো না, সাধারণ রেজাল্ট, কিন্তু ক্লাস যখন করায় এত সুন্দর করে স্টুডেন্ট বুঝে, আর বাসাতে পড়া লাগে না। তাহলে টিচার বেশি সার্টিফিকেটওয়ালা দরকার নাই, দরকার হইল যে টিচারের কথাটা, ক্লাসটা যাতে ছাত্ররা বুঝতে পারে, এটাই হলো সার্থকতা। এখন আমি এক ঘন্টা চোখ বন্ধ করি ওয়াজ করলাম, কান ধরি, চোখ বন্ধ করি, টান দিয়ে, সুর দিয়ে, তাল দিয়ে, লয় দিয়ে ওয়াজ করলাম, আপনারাও সুরের তালে মোহিত হয়ে একবারে বিমোহিত হয়ে গেছেন। ওয়াজ মাহফিল থেকে যাইতে যাইতে খুব প্রশংসা করলেন যে এক বক্তা যে ভাই ঢাকা থেকে আসছিল, কি সুর কুকুলের কণ্ঠস্বর, এত সুন্দর গান গাইছে, এত সুন্দর ওয়াজ করছে, এত সুন্দর, বাড়িতে যাই কিছু নাই আর, কি বলছে তাও মনে নাই, কি ওয়াজ করছে তার সব কিছুর বিষয়বস্তু খুঁজে পাওয়া যায় নাই। একটা ঢাকা থেকে, একটা চিটাং থেকে, একটা কুমিল্লা থেকে, চারদিক থেকে চারটা। এই জন্য আমি অনুরোধ করব যে আমরা যে অল্প সময় ক্লাস করব, এই অল্প সময় যাতে আমরা কথাগুলা ভালো করে বুঝতে পারি, এজন্য কিছু কথা বলবেন। এখন কিন্তু আগেরকার যুগের ক্লাস নাই, আপনারা যখন স্কুলে পড়ছেন, মাদ্রাসায় পড়ছেন, তখনকার ক্লাস একরকম, এখন কিন্তু পরিবর্তন হয়ে গেছে, এখন সৃজনশীল ক্লাস। সৃজনশীল ক্লাসে স্টুডেন্টেরও যোগ্যতা থাকতে হয়, স্টুডেন্টের সৃজনশীলতা থাকতে হয়, তাহলে আপনাদেরও সৃজনশীলতা থাকতে হবে। যে আমরা ক্লাস শুরু করি নাকি? আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুইটা জিনিস সৃষ্টি করেছেন, একটা জিনিসের নাম রেখেছেন আল্লাহ পাক মাউত, আর একটা জিনিসের নাম রেখেছেন হায়াত। হায়াত আর মাউত, হায়াত আর মাউত, আমরা এখন কি মাউতের মধ্যে আছি না হায়াতের মধ্যে আছি? এর আগে কি ছিলাম? এখন তো হায়াতের মধ্যে আছি, এর আগে আমরা কি ছিলাম? হায়াতের মধ্যে ছিলাম না মৌতের মধ্যে ছিলাম? এবার তো একতলাফ শুরু হয়ে গেছে, কেউ বলতেছেন মৌতের মধ্যে, কেউ বলতেছেন হায়াতের মধ্যে। একতলাফ হইলে করণীয় কি, যে আপনাদের দুই গ্রুপের কথাই বাদ, বাদ দিয়ে কার কথায় যাব? আল্লাহ সুবহান ওয়া তাআলার কথায়। আল্লাহ কি বলছেন, আল্লাহ রাসূল কি বলছেন, যখনই দেখবেন দুইজনের মধ্যে দুই মত, তখনই বলে দিবেন ভাই দোনোটাই বাদ, দুইটাই বাদ দিয়ে আসেন, আল্লাহ কি বলে, আল্লাহ রাসূল কি বলে, আমরা সেটাই শুনি। এই কথা কিন্তু আল্লাহ পাক কোরআনে কারিমে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, আতিউল্লাহ, আনুগত্য করো কার? ওয়া আতিউর রাসূল, আনুগত্য করো রাসূলের। ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা উলিল আমর তাদেরও আনুগত্য করো। উলিল আমর কারা? উলিল আমর হইলেন আল উলামা ওয়াল উমারা। উলিল আমর হলো দুই শ্রেণীর মানুষকে আল্লাহ পাক উলিল আমর বলছেন, এক শ্রেণী হলো উলামায়ে কেরাম, আরেক শ্রেণী হলো উমারায়ে কেরাম, মানে শাসকেরা, প্রশাসনে যারা থাকবেন তারাও উলিল আমর, এবং সমাজের ওলামায়ে কেরাম যারা থাকবেন তারাও উলিল আমর। আল্লাহ পাক বলতেছেন এদেরও আনুগত্য করো, তবে এদের আনুগত্যের সাথে আল্লাহ পাক আতিউ লাগান নাই, মানে এদের আনুগত্যটা হবে শর্ত সাপেক্ষে, আল্লাহ এবং রাসূলের আনুগত্যটা হবে বিনা শর্তে। আচ্ছা, এখন উলিল আমরদের মধ্যে ইখতিলাফ। উলিল আমর একজনে কয় আপনি এটা করেন, আরেকজনে কয় এটা করা যাবে না। বর্তমানে এই সমস্যা বেশি থাকে, বর্তমানে দেখবেন কয় কোন দিকে যাবো বুঝি না, এক হুজুরে এক কথা কয়, তো এই মসজিদে গেলে এই মসজিদের হুজুরে এক কথা কয়, ওই মসজিদে গেলে ওই মসজিদের হুজুরে এক কথা কয়। তো কোনটা ধর্ম আমরা সাধারণ মানুষ বিপদে পড়ে গেছি, কিছুই বুঝি না, কোন দিকে যাবো কি করবো, বর্তমানে এক হুজুর এক রকম কথা কয়। এই সমস্যা বান্দার মধ্যে হইতে পারে, এটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন, এই জন্য আল্লাহ পাক সাথে সাথে সমাধানও দিয়ে দিচ্ছেন। فَإِن تَنَازَعْتُمْ فِي شَيْءٍ فَرُدُّوهُ إِلَى اللَّهِ وَالرَّسُولِ إِن كُنتُمْ تُؤْمِنُونَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন فَإِن تَنَازَعْتُمْ فِي شَيْءٍ, তোমাদের উলিল আমরেরা, তোমাদের উলামায়ে কেরাম, তোমাদের উমারায়ে কেরাম যদি ইখতিলাফ করে, তানাজু করে, একজন এক রকম বলে, তখন তোমরা সবার কথাগুলো ছেড়ে দাও, সব কথাগুলো বাদ দিয়ে দাও, ফরুদ্দু হুইলাল্লাহি ওয়ার রাসূল, ফিরে যাও আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন সেই দিকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন সেই দিকে ফিরে যাও, সুবহানাল্লাহ। তখন সব আলেমের কথা বাদ, বলে দেন যে ভাই এই মসজিদের ইমাম সাহেবের কথাও বাদ, এই মসজিদের ইমাম সাহেবের কথাও বাদ, দুটোই বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে কই যামো? ইলাল্লাহি ওয়ার রাসূল, আমার আল্লাহ কি বলছেন, আমার আল্লাহ আর রাসূল কি বলছেন সেদিকে চলে যাব। এটাই হলো আল্লাহ বলছেন ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহ এবং আখিরাতের উপরে ঈমানদার তাদের করণীয় হলো এটা। এখন আপনারা দুই রকম কথা বলছেন, একজন এক গ্রুপ বলছেন আমরা এখন হায়াতের মধ্যে আছি, আগেও হায়াতের মধ্যে ছিলাম, আরেক গ্রুপ বলছেন যে আগে মৌতের মধ্যে ছিলাম, তাহলে এখন করণীয় কি? দুইজনের কথাই বাদ, দুই গ্রুপের কথাই বাদ, আল্লাহর দিকে ফিরে যাবো। আল্লাহ কি বলেন? ওয়া কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফা আহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহইকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমন করে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কুফরি করো? ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা তো ছিলে মরা, তোমরা ছিলে কি? মৃত, মাইয়্যিত ছিল। তাহলে আমরা দুনিয়াতে আসার আগে কি ছিলাম? আল্লাহ বলে দিচ্ছেন, বাস দুই গ্রুপের কথা বাদ, আবার আমি আল্লাহর কথাই শুনবো। আল্লাহ পাক বলতেছেন ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে কি? মৃত। ফা আহইয়াকুম, এরপরে আমি আল্লাহ তোমাদেরকে জীবিত করলাম, তোমাদেরকে জীবন দান করলাম। সুম্মা ইউমিতুকুম, আবার তোমাদের মৃত্যু হবে। সুম্মা ইউহইকুম, আবার তোমাদেরকে জীবিত করা হবে। তাহলে অনেকগুলো ধাপ, একবার মৃত আবার জীবিত, আবার মৃত আবার জীবিত। তাহলে এখন আমরা বর্তমানে যারা এই মাহফিল শুনতেছি তারা আছি কোন স্তরে? দ্বিতীয় স্তরে, মানে আগে ছিলাম মৃত, এখন আছি জীবিত, এরপরে আসবে আমাদের কোন স্তর? তৃতীয় স্তর। সুম্মা ইউমিতুকুম, এরপরে আসবে আবার তৃতীয় স্তর। তাহলে আমাদের আশেপাশে যে কবরস্থান আছে, এই কবরস্থানে যে সকল মুরব্বীরা ভাই বোনেরা শুয়ে আছেন তারা কোন স্তরে আছেন? তারা তৃতীয় স্তরে চলে গেছেন, আমরা আছি এখন দ্বিতীয় স্তরে। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন এইরকম জীবিত মৃত জীবিত মৃত এই স্তরগুলো কেন করেছেন? এক স্তর রাখলে তো হইতো, কি বলেন? হয় একেবারে কন্টিনিউ জীবিত অথবা কন্টিনিউ মৃত, কিন্তু আল্লাহ বলতেছেন না, তোমাদেরকে প্রথমে মৃত ছিল, ফা আহইয়াকুম, তারপরে জীবন দান করেছি, সুম্মা ইউমিতুকুম, আবার তোমাদের মৃত্যু দিব, সুম্মা ইউহইকুম, আবার তোমাদেরকে জীবিত করব। তাহলে এতবার পরিবর্তন করার দরকার থাকে? আল্লাহ পাক সূরা আল মুলকের দুই নম্বর আয়াতে বলে দিয়েছেন। দেখেন আজকের স্টুডেন্ট কিন্তু খুব মেধাবী, এই গ্রামের ভাইরা দেখি আলহামদুলিল্লাহ অনেক কিছু জানেন। আল্লাহ পাক সূরা আল মুলকের দুই নম্বর আয়াতে বলছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, সুবহানাল্লাহ। তিনি সেই আল্লাহ যিনি তোমাদের জন্য মাউতকে সৃষ্টি করেছেন, হায়াতকে সৃষ্টি করেছেন, যিনি হায়াতও সৃষ্টি করেছেন মৌতও সৃষ্টি করেছেন। তাহলে হায়াতের মালিক কে? আল্লাহ। হয় নাই তো, হায়াতের মালিক কে? এবার হইছে, হায়াতের মালিক একমাত্র আল্লাহ, মৌতের মালিক তাও একমাত্র আল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো মানুষকে বাঁচায় রাখতে চান, দুনিয়ার কোনো মানুষ তাকে মারতে পারে কিনা? আল্লাহ যদি কাউকে মারতে চান, দুনিয়ার কোনো মানুষ বাঁচায় রাখতে পারে কিনা? তাহলে মানুষের অকাল মৃত্যু বলতে কিছু? অনেকে কয় আহারে লোকটার অকাল মৃত্যুবরণ করছে, অকাল কেমনি মৃত্যুবরণ করলো? কারণ যেই কালেই মৃত্যু হোক, শিশুকালেও মৃত্যু হইতে পারে, যৌবনকালেও মৃত্যু হইতে পারে, বৃদ্ধকালেও মৃত্যু হইতে পারে, যখনই মৃত্যু হোক, এই মৃত্যুর মালিক একজন, একমাত্র আল্লাহ রব্বুল আলামিন, তিনি জীবন দেন, তিনি একমাত্র মৃত্যু দেন। তাহলে এই জীবন মৃত্যুর খেলাটা রব্বুল আলামিন তৈরি করেছেন কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রব্বুল আলামিন পরীক্ষা করে নেবেন তোমাদের মধ্য থেকে কে কে সুন্দর আমল করে, আহসান আমল করে। সুবহানাল্লাহ, তিনি দেখবেন কে সুন্দর আমল করে। এখানে কিন্তু আল্লাহ পাক বলেন নাই কে বেশি আমল করে এটা দেখতে চান। আল্লাহ পাক বলছেন কি, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করে নিতে চান তোমাদের মধ্যে থেকে কে কে সুন্দর আমল করে। সুবহানাল্লাহ, সুন্দর আমলটা দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জীবন মৃত্যু, এই হায়াত মউতকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আমরা আছি এখন দ্বিতীয় স্তরে হায়াতের মধ্যে, তাহলে আমাদের পরবর্তী ধাপ কি? তৃতীয় ধাপ হলো মৃত্যু। এই মৃত্যু এমন এক জিনিস, এই নারায়ণদিয়ার কুমিল্লার কোনো মানুষ এটা থেকে বাঁচতে পারছে? বাঁচতে পারবে? পারবে না। আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বারবার এই কথাটা স্মরণ করাইছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, যেখানেই থাকো না কেন বান্দা, মাউত তোমাকে, মৃত্যু তোমাকে পাবেই। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদি একটা প্রাচীর নির্মিত শক্ত করে একবারে ঢালাই করে সুন্দর করে প্রাচীর নির্মিত ঘরের ভিতরে আবদ্ধ ঘরেও যদি তুমি থাকো, তবুও তুমি মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নাই। মৃত্যু এমন এক জিনিস, এটা থেকে যত পালাও এটা থেকে বাঁচার কোনো উপায় নাই। তাহলে আমাদের মধ্যে মরবেন না কে কে দেখি? মৃত্যু আসবে না, মরবেন না, এরকম কেউ আছেন? নাই। তাহলে আমরা সবার একই গতি, একই পরিণতি, একই দিকে আগাইতেছি। তাহলে সবারই যখন একই গতি, তাহলে সবার চিন্তাধারা সবকিছু তো একে হওয়ার কথা, কি বলেন? সবাই একই পথের যাত্রী, রওনা দিছি একদিকেই, যাব এক স্টেশনে, এক দেশেই। তাহলে সেই দেশে যাওয়ার সময় এত দল, এত মত, এত পথ কেন? সবার যেহেতু গন্তব্যই একদিকে, তাহলে একজন আরেকজনকে সহযোগিতা করি যে ভাই কিভাবে সুন্দরভাবে ওই দিকে যাইতে পারি। এই মাউতের থেকে বাঁচা আমাদের পক্ষে তো অসম্ভব, স্বয়ং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই মৃত্যু থেকে বাঁচতে পারেন নাই। আল্লাহ পাক সূরা আয-যুমারের 30 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইন্নাকা মাইয়্যাতুন ওয়া ইন্নাহুম মাইয়্যাতুন। রাসূল, আপনি অবশ্যই মৃত্যুবরণ করবেন এবং তারাও মৃত্যুবরণ করবে। আল্লাহ পাক রাসূলকে স্মরণ করাই দিচ্ছেন, ইন্নাকা মাইয়্যাতুন। মাইয়্যাত মানে কি? মাইয়্যাত মানে জিন্দা নাকি? জানাজার নামাজের জন্য যখন আনে তখন কি বলে? এই মাইয়্যাতের জানাজা বলে না? তাহলে মাইয়্যাত মানে কি? মরা না জিন্দা? তাহলে আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রেও এই শব্দটাই ব্যবহার করছেন। আল্লাহ পাক বলতেছেন ইন্নাকা মাইয়্যাতুন ওয়া ইন্নাহুম মাইয়্যাতুন। রাসূল, আপনি নিঃসন্দেহে মৃত্যুবরণ করবেন, মাইয়্যাত হবেন, আর যারা বিরোধিতা করতেছে আপনার তারাও কিছুদিনের মধ্যে সব মাইয়্যাত হয়ে যাবে। মাইয়্যাত হওয়া থেকে কেউ রক্ষা পাবে না। একদিন সবাই এরকম জানাজার মধ্যে অসহায় অবস্থায় শুয়ে মাইয়্যাতের রূপ সবাইকে ধারণ করতেই হবে। একদিন জিব্রিল আলাইহিসসালাম আসছে, মুস্তাদরাকে হাকিমের হাদিস, সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, যা জিব্রিল আলাইহিস সালাম ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিব্রিল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আপনারা দেখি নবীর নাম বললে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন না, কি আপনাদের তিতাসা মনে বলা লাগে না নাকি? বলা লাগবে জি। তাহলে অবশ্যই প্রত্যেকবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ পড়বেন বেশি বেশি করে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলে দরুদ না পড়লে তাকে কি বলা হয়? বখিল, কৃপণ। এই জন্য যত বেশি সম্ভব আমাদেরকে মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত শুধু আমরা দরুদ পড়তে থাকব, তবে ওই দরুদের নামে বানানো গান, বানানো বিভিন্ন কবিতা এগুলো আমরা বলবো না। আমরা বলবো কি, দরুদ যেটা এবাদত, যেটার জন্য আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন। কিন্তু শেখ সাদী রহমতুল্লাহ এর গান গাওয়ার জন্য আল্লাহ নির্দেশ দেয় নাই, শেখ সাদী রহমতুল্লাহ এর কবিতা গাওয়ার জন্য আল্লাহ পাক নির্দেশ দেন নাই। আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ইমানদারগণ, তোমরা বেশি বেশি করে আমার নবীর উপরে দরুদ পড়ো আর সালাম পেশ করো। এজন্য আমাকে আপনাকে বেশি বেশি করে পড়তে হবে দরুদ আর সালাম, কবিতা না। কিন্তু আমাদের বাংলাদেশে কবিতা পড়ে দরুদ, কবিতাকে দরুদ বানানো হয়েছে। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ্দুজা বিজামালিহি, বাংলাদেশের প্রসিদ্ধ দরুদ। কি বলেন, আপনাদের দেশে নাই মনে হয়, এটা আছে নেই? এটা হলো শেখ সাদী রহমতুল্লাহ আলাইহির কি, কবিতা। কবিতা এক জিনিস, দরুদ ভিন্ন জিনিস। কবি যে কেউ হইতে পারে, আপনিও কবি হতে পারেন, আমিও কবি হতে পারি, কোনো অসুবিধা নেই। কবিতা যে কেউ বানাইতে পারেন, কিন্তু দরুদ কেউ বানাইতে পারবে না। দরুদ হলো ইবাদত, কবিতা ইবাদত না। অথচ এইটা আমাদের দেশে হয়ে গেছে দরুদ। এখন দেখবেন বাজার উদ্বোধন করতে গেলে বালাগাল ওলা, দোকান উদ্বোধন করতে গেলে বালাগাল ওলা, তারপরে বাড়ি উদ্বোধন করতে গেলে বালাগাল ওলা, গাড়ি উদ্বোধন করতে গেলে বালাগাল ওলা, টয়লেট উদ্বোধন করতে গেলেও বালাগাল ওলা বিকামালিহি। কি বলেন, সব জায়গায় বালাগাল ওলা, অথচ এটা একটা কবিতা, এটা দরুদ না। দরুদ সব জায়গায় দরুদ থাকবে, সার্বক্ষণিক দরুদ আল্লাহর জিকির, দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, চলা অবস্থায়, সব সময় দরুদ। আল্লাহ পাক দরুদ এবং সালামের নির্দেশ দিয়েছেন। এজন্য সম্মানিত ভাই ও বোনেরা, আমরা মাহফিল চলাকালীন আমরা দরুদ পড়তে থাকবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি পর্যন্ত দরুদ, ওয়াসাল্লাম হলো সালাম, দরুদ এবং সালাম। আল্লাহ পাক বলছেন সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা, তোমরা দরুদ পেশ করো আর সালাম পেশ করো। জিব্রিল আলাইহিস সালাম আসলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। জিব্রিল অসংখ্যবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছেন, আসছে না? বারবার ওহী নিয়ে আল্লাহর পক্ষ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দীর্ঘ 23 বছর পর্যন্ত আসছেন। আচ্ছা, এই 23 বছরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আর কারো সাথে জিব্রিল কথা বলছে? বলেন তো দেখি, বলছে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলার সাথে বলে নাই, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সাথে? জিব্রিল আলাইহিস সালাম আসতেন শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, আবার চলে যেতেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। দুনিয়ার কোনো মানুষের সাথে জিব্রিল আলাইহিস সালাম কখনো কোনো কথাবার্তা বলেন নাই। আচ্ছা, একদিন জিব্রিল আলাইহিস সালাম আসলেন, এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছু জিনিস স্মরণ করাই দিলেন। বললেন, ইয়া মুহাম্মদ ইসমা শাইতা ফা ইন্নাকা মাইয়্যিতুন ওয়া আহবিব মান আহবাবতা ফা ইন্নাকা মাফারিকুহু। বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসমা শাইতা ফা ইন্নাকা মাইয়্যিতুন, রাসূল আপনি যতদিন বাঁচার ততদিন বাঁচেন, তবে পা ইন্নাকা মাইয়্যিতুন, তবে জেনে রাখেন আপনি একদিন মাইয়্যিত হইবেন। কে বলতেছে কথাটা? জিব্রিল আলাইহিস সালাম মৃত্যুর আগে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর আগে এসে বলতেছেন, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মৃত্যুর কথা স্মরণ করাই দিচ্ছেন। বলতেছেন, ইসমা শাইতা ফা ইন্নাকা মাইয়্যিতুন, আপনি যতদিন বাঁচার বাঁচেন তবে এই কথা মনে রাখবেন, ফা ইন্নাকা মাইয়্যিতুন, আপনি একদিন মাইয়্যিত হবেন, আপনি একদিন মারা যাবেন। ওয়া আহবিব মান আহবাবতা ফা ইন্নাকা মাফারিকুহু, আপনি যাদেরকে মহব্বত করার, পছন্দ করার, ভালোবাসার ভালোবাসেন, তবে এই কথা মনে রাখবেন একদিন মহব্বতের মানুষের সাথেও আপনার বিচ্ছেদ হয়ে যাবে। তাহলে এই হাদিসের মধ্যে আমরা যেটা দেখি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও মৃত্যুর কথা জিব্রিল আলাইহিসসালাম এসে স্মরণ করাই দিছে। তাহলে মৃত্যুর স্মরণটা বেশি বেশি করা এবং করাই দেওয়া, এটা একজন মুমিনের গুরুত্বপূর্ণ একটা কাজ। এই জন্য আমরা সবসময় নিজেরা মৃত্যুর কথা স্মরণ করব, আরেকজন ভাইকে বোনকে মৃত্যুর কথা স্মরণ করাই দিব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি বলেন, আকসিরু জিকরা হাজিমিল লাযাত, যেই মৃত্যু তোমাদের সকল স্বাদ আস্বাদনকে নষ্ট করে দে, সব কিছুকে ছিন্ন বিচ্ছিন্ন করে দে, ওই মৃত্যুর কথাটা বারবার স্মরণ করাই দাও, বেশি বেশি করে স্মরণ করাই দাও। এই জন্য আমার সম্মানিত ভাই ও বোনেরা, যেই মানুষগুলো আজকে এখানে বসে আছি, আজ থেকে 50 বছর পরে, 100 বছর পরে এই নারায়ণদিয়া গ্রামে তাফসিরুল কোরআন মাহফিল হবে, ওয়াজ মাহফিল হবে, সেই মাহফিলের সময় দেখবেন এই মানুষগুলোর একটা মানুষও এই গ্রামে নাই, এই বক্তাই চেয়ারে চেয়ারম্যান সাহেব মুরব্বীরা যারা বসে আছি তারাও নাই, আপনারাও নাই, আমরাও নাই, কেউ নাই। তাহলে আমরা যাব কই, তখন আমরা থাকব কই, মাটির উপরে না নিচে? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা খলাকনাকুম, বান্দা তোমারে আমি এখান থেকে বানাইছি, এ মাটির থেকে বানাইছি, ওয়া ফিহা নুঈদুকুম, আর এর ভিতরেই তোমাকে আমার ফেরত নিয়ে যাব, আবার এখানেই যেতে হবে তোমাকে। তাহলে আমাদের গন্তব্য সবাই রওনা দিছি কোন দিকে? কবরের দিকে, মৃত্যুর দিকে। আমাদের পরবর্তী গন্তব্যস্থল মৃত্যু, কবর। কবর খুব আরামের জায়গা নাকি? খুব আরামের, কিসের জায়গা? খুবই ভয়াবহ জায়গা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য হাদিসে এই কবরের বর্ণনা দিয়েছেন, একটা দুটা নয়, অসংখ্য গণিত হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি এই কবরের বারজাখী জীবনের অবস্থা বর্ণনা করেছেন। ইযা বুদিআল মাইয়্যিতু ফি কবরিহি আতাহু মালাকানে আসওয়াদানে আজরাকান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাইয়্যিতকে যখন কবরের মধ্যে রাখা হয়, আতাহু মালাকান, কবরে রাখার পরে দুজন ফেরেশতা এসে যায়, ফেরেশতাগুলো হলো আসওয়াদানে আজরাকানে, এরা হলো মাথা থেকে পা পর্যন্ত কুচকুচে কালো, আজরাকানে, চোখগুলা নীল বর্ণের, নীল চক্ষু বিশিষ্ট দুজন ফেরেশতা ওই কবরে এসে যায়। কবর এমনিতে অন্ধকার, সেই অন্ধকার কবরে যেই ফেরেশতা তারাও কুচকুচে কালো, কবর হলো অন্ধকার, কবরকে লাইট দিয়ে আসি আমরা, ভিতরের থেকে একটা লাইট ব্যবস্থা করে দিই আমরা, কিছুই দিই না, অন্ধকার কবরে মাইয়্যিতকে রেখে আসি, অন্ধকার কবরে যেই দুজন ফেরেশতা আসেন তারাও হলো কুচকুচে কালো, আবার কালোর মধ্যে চোখগুলো যদি হয় নীল বর্ণের, কেমন ভয়ঙ্কর, কঠিন এক ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দুজন টিচার, দুজন মালাকান আসেন। যদি এমনি তো ভয়ের মধ্যে আছি, কারণ আমার পরিবার পরিজন আত্মীয় স্বজন সহযোগিতা করার কেউ নাই, একা অন্ধকার কবরের মধ্যে আছি, আবার আমার কাছে আসছেন যে দুজন, তারাও ভয়ঙ্কর, কুচকুচে কালো, নীল বর্ণের, নীল চক্ষু বিশিষ্ট। আচ্ছা, আসছেন ভালো কথা, কেন আসছেন তারা? আসলেন কি জন্য দুজন? পরীক্ষা নেওয়ার জন্য, তারা ডিউটি করার জন্য আসছেন। পরীক্ষার হলে স্যার যেরকম আসে, তারা দুজন আসছেন, তারা ডিউটি করার জন্য, পরীক্ষা নেওয়ার মালিক আল্লাহ রাব্বুল্লাহ আলামিন, তাদেরকে পাঠাইছেন পরীক্ষার প্রশ্নপত্রগুলো একটু ঠিক করে নেওয়ার জন্য। আচ্ছা আসছেন, ভালো কথা। আসার পরে মাইয়াতকে আমরা কবরের মধ্যে লম্বা করে শোয়াই রেখে আসি, ওই দুজন ফেরেশতা এসে ফাইয়ুকায়দানিহি তাকে সোজা করে বসান, বসাইলেন। তবে এগুলো খেয়াল রাখতে হবে, এগুলো বারজাখি জীবনের অবস্থা, এগুলো দুনিয়ার মতো না। এখানে বসা মানে দুনিয়ার বসা না, আমরা যেমন বসছি এরকম বসা না, এগুলো বারজাখি জীবনের বসা। বারজাখি জীবনের বসা, জাগতিক জীবনের বসা, দুইটা ভিন্ন রকম। ওই জগতের কল্পনা এই জগতে বসে করা যাবে না। ওই জগতে যখন যাব তখন বুঝতে পারবো ওই জগৎটা কেমন, কিন্তু ওই জগতের বর্ণনা দুনিয়ার সাথে তুলনা করা যাবে না। এই দুজন ফেরেশতা বসাবেন, বসানোর পরে আমাদেরকে তিনটা প্রশ্ন করবেন। কয়টা প্রশ্ন তো সবাই জানেন নাকি? মাশাআল্লাহ, তাহলে এই জায়গা পর্যন্ত প্রশ্ন আউট, নারান দিয়েও পৌঁছে গেছে। আল্লাহ আকবার, দেখেন যে কি ডিজিটাল প্রশ্ন, যে প্রশ্ন এমন আউট হয়েছে একবারে গ্রামে গঞ্জে কোথাও আর বাকি নেই, সব জায়গায় পৌঁছে গেছে। পৌঁছছে না কি? এক নম্বর প্রশ্ন কি? মা রাব্বুকা। দুই নম্বর প্রশ্ন ওয়ামা দীনুকা। তিন নম্বর প্রশ্ন ওয়ামান নাবিয়ুকা। সুবহানাল্লাহ। এই তিনটার পরে আবার একটা সম্পূরক আছে, মূল প্রশ্ন তিনটাই। এই তিনটা পাইলেও ফেরেশতারা একটা প্রশ্ন করবেন, না পাইলেও একটা প্রশ্ন করবেন, সম্পূরক। পাইলে জিজ্ঞেস করবেন, এই মিয়া তুমি এত সুন্দর করেই প্রশ্নটা উত্তর দিলে কেমনে, পাইলা কেমনে। আবার না পাইলেও জিজ্ঞাসা করবেন যে পাইলা না কেন এত সোজা প্রশ্নগুলা। এই জন্য ওইটা হইলো সম্পূরক, পাইলেও জিজ্ঞেস করবেন না পাইলেও জিজ্ঞেস করবেন, কিন্তু মূল প্রশ্ন হলো তিনটা, মার রাব্বুকা ওয়ামা দীনুকা ওয়ামান নাবিয়ুকা। এগুলোর উত্তর কি হবে? মাশাআল্লাহ, দেখেন প্রশ্ন তো ফাইসে ফাইসে উত্তরও মুখস্থ করে ফেলছে, আলহামদুলিল্লাহ। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। সুবহানাল্লাহ, তিনটা প্রশ্নের উত্তর এখানে এসে গেছে, সুন্দর করে এসে গেছে। আচ্ছা, এখন আপনি তিনটা প্রশ্ন পাইলেন, পারলে কি হবে আর না পারলে কি হবে? এই তিনটা প্রশ্নের সাথে আপনার পুরা আখেরাতের সমস্ত বিষয়গুলো জড়িত হয়ে গেছে। এই তিনটা প্রশ্নের উত্তর যদি সুন্দরভাবে দিতে পারেন তাহলে পাঁচটা পুরস্কার, নগদ পাঁচটা পুরস্কার। কয়টা? নগদ পাঁচটা। বাকিতে তো আসল পুরস্কার রয়ে গেছে, আসল পুরস্কার হইল আপনি লাস্টে যাই সকল স্টেশন অতিক্রম করে ফাইনালে গিয়ে জান্নাত পাবেন। সুবহানাল্লাহ। কিন্তু নগদ আল্লাহ পাক পাঁচটা দিয়ে দিবেন। এক নম্বর পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন, বান্দা আমার এই বান্দাকে দুনিয়ার মানুষেরা ছোট্ট একটা কবরের মধ্যে রেখে গেছে, একেবারে ছোট্ট একটা কবর, যে কবরে এদিক থেকে এদিকে নড়াচড়া করা যায় না, কিছু করা যায় না, এরকম একটা কবরের মধ্যে। সুতরাং ওয়াফসাহ লাহু ফি কবরিহি, তার কবরটাকে বড় করে দাও, প্রশস্ত করে দাও। কতটুকু প্রশস্ত? মিন সাবঈনা ইলা সাবঈন ইলা মাদ্দা বাসারিহি। কোন হাদিসে আসছে এক চোখে যত দূর পর্যন্ত দেখা যায় এত দূর পর্যন্ত কবরটাকে বড় করে দাও। সুবহানাল্লাহ। আবার কোন কোন হাদিসে এসেছে মিন সাবঈনা ইলা সাবঈন, দৈর্ঘ্যে প্রস্থে সত্তর হাত করে বড় করে দাও। সুবহানাল্লাহ। তাহলে প্রস্থেও সত্তর, দৈর্ঘ্যেও সত্তর, এরকম বিশাল বড় করে দাও। কিন্তু আগেই বলছি যে কবরের বিষয় এগুলা জাগতিক বিষয় না, দুনিয়ার বিষয় না, এটা বারজখ জীবনের বিষয়। এখন কবর খুলি দেখলেন যে যেমনি কবর যতটুকু রাখছেন এতটুকুই আছে। এখন কইলেন যে কই সত্তর হাত কোন কান্দে লম্বা হয়েছে, কি বলেন? এটা আখেরাতের বারজাখি জীবনের বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, এটা ঈমান আনতে হবে, ঈমান আনা জরুরি। কিন্তু এটা আমাদের বাস্তবিক দুনিয়ার সত্তরের সাথে এটার মিলানো যাবে না। আচ্ছা, এক নম্বরে কবর প্রশস্ত হয়ে গেল, কবর বড় হয়ে গেল। দুই নম্বর ওয়ানাব্বারালাহু ফিহি, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এই কবরের মধ্যে আমার বান্দাকে আমার বান্দিকে রেখে গেছে, কোনো আলো দেয় নাই, লাইট দেয় নাই, কিছু দেয় নাই, অন্ধকার কবরের মধ্যে রেখে গেছে, আমার বান্দার জন্য কবরের ভিতরে নূরের ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ, কবরের ভিতরে নূরও চলে আসছে, সুবহানাল্লাহ, আলো চলে আসছে আর অন্ধকার নাই। কোন কোন রাওয়ায়েতে আসছে এই সময়টা ব্যক্তির কাছে, ওই মাইয়্যিতের কাছে মনে হবে এটা মাগরিবের সময়, সূর্য ডুবে যাচ্ছে এরকম সময়। ফেরেশতারা বলবেন আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য তোমার কবরকে প্রশস্ত করে দিচ্ছেন, নূর বানিয়ে দিচ্ছেন। আল্লাহর বান্দা বললেন ভাই তোমরা একটু বসো, আমার আসরের নামাজের সময়টা চলে যাচ্ছে, আমি একটু আসরের নামাজ পড়ে নি। সুবহানাল্লাহ, ওই মুনকার নাকিরকে মাইয়্যিত বলবে যে ভাই তোমরা বসো, আমার সূর্য ডুবে যাচ্ছে, আমি একটু আসরের সালাতটা আদায় করে নি। আবার কোন কোন রাওয়ায়েতে আসছে ফেরেশতারা বলবে বস, নাম কানাও মেতেল আরুস, নববধূর মতো নতুন জামাইয়ের মতো আরামে ঘুমাই থাকো। কবে বাইরে আমি ঘুমানোর সময় নাই, আমি একটু বাড়ি থেকে আসি, আর ইলা আহালি, আমি একটু আমার বাড়িতে যাইতে চাই, কারণ বাড়িতে আমার স্ত্রী আমার ছেলে মেয়েরা আমার জন্য কান্নাকাটি করতেছে, তারা জানে না আমি আজকের পরীক্ষায় পাশ করে গেছি, সব প্রশ্নের উত্তর দিয়ে দিছি, এই খুশখবরিটা আমি একটু বাড়িতে যাই সবাই দিয়ে আসি। সুবহানাল্লাহ, একটু বাড়ি যাই বলে আসি, তোমরা একটু বসো, প্রয়োজনে আমি আবার চলে আসতেছি, তোমরা যদি না ছাড়ো আমি আবার চলে আসবো বাড়ি থেকে, কিন্তু আমি একটু খবরটা দিয়ে আসি। মুনকার নাকির বলবেন ভাই এই খবর আর বাড়িতে দেওয়া যাবে না, এই খবর আর বাড়িতে দেওয়ার কোনো সুযোগ নাই, এই খবর থেকে বারজাখী জীবন থেকে আর বের হওয়ারও কোনো সুযোগ নাই, এখানেই থাকতে হবে, আবাদান আবাদা, সুযোগ নাই। আচ্ছা, তাহলে দু নম্বর পুরস্কারও এসে গেল, কবরে কি চলে আসছে, নূর চলে আসছে, লাইট চলে আসছে, তিন নম্বর চলে আসতেছে, তিন নম্বর নগদ পুরস্কার। ওয়া আফরিশুহু মিনাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আমার বান্দাকে নিচে কোনো বিছানা দেওয়া হয় নাই, কিছু দেওয়া হয় নাই, সাধারণ মাটির মধ্যে শোয়াই রেখেছে, আমার বান্দার শরীরে যে কাপড়গুলো জড়াই দিছে একেবারে অল্প দামি কাপড়, অল্প দামি সেই বিদায়ী স্টোর আখেরি স্টোর থেকে এনে কোনো রকম কাপড় মোড়াই কবরের মধ্যে রেখে গেছে, আমার বান্দার এই কাপড়গুলো খুলে ফেল, আফরিশুহু মিনাল জান্নাহ, আলবিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দার জন্য জান্নাত থেকে লেবাস নিয়ে আসো। সুবহানাল্লাহ, এই কাপড়গুলো খুলে ফেল, খুলে আমার বান্দাকে জান্নাতের লেবাস, জান্নাতের পোশাক পরাই দাও। চার নম্বর পুরস্কার, জান্নাত থেকে এনে সুন্দর বিছানা বিছাই দাও। সুবহানাল্লাহ, এই মাটির মধ্যে আমার বান্দা থাকবে কেমনে, আমার বান্দাকে জান্নাতের বিছানাটা বিছাই দাও সুন্দর করে। আর কি করো, পাঁচ নম্বর নগদ পুরস্কার, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের দিকে কবরের সাথে একটা দরজা খুলে দাও, একটা দরজা কবরের সাথে জান্নাতের দিকে সংযোগ করে দাও। ফায়াতিহি মিন রাওহিহা ওয়া তিবিহা, যেন আমার বান্দা কবরে বসে জান্নাতের গ্রাম, জান্নাতের সুগন্ধি অনুভব করতে পারে। সুবহানাল্লাহ, আমার ভাইরা, এই পাঁচটা যে নগদ পাইবো তার ভবিষ্যতে আর কোনো ভয় চিন্তা নাই, জান্নাতে পৌঁছা পর্যন্ত আর কোনো আশঙ্কা নাই, কবরে নগদ পাঁচটা পুরস্কার। যেই আল্লাহর বান্দা এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারে নাই, এই আল্লাহর বান্দারেও আল্লাহ পাক নগদ পাঁচটা আজাব শাস্তি নগদ চলে আসবে। প্রথম যেটি আসবে সেটি হলো আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইলতাইমি আলাইহি, এই লোকটারে যে কবরের জায়গাটুকু দিয়েছে এই লোক এই জায়গারও হকদার না, এতটুকু জায়গাও সেই পাইতে পারে না, ইলতাইমি আলাইহি, তার কবরটাকে একেবারে সংকীর্ণ করে দাও। ফাতালতাইমু আলাইহি হাত্তা ইখতালিফা আদলাহু, ফেরেশতারা তখন এমনভাবে কবরকে সংকীর্ণ করা শুরু করে দিবেন তার এক পাজরের হাড় আর এক পাজরের মধ্যে ঢুকে যাবে। আল্লাহু আকবার, কি ভয়াবহ যে কবরটাকে একেবারে সংকীর্ণ করে এক ফাজর আর এক ফাজরের মধ্যে ঢুকে যাবে। এটা হলো প্রথম শাস্তি। দুই নম্বর শাস্তি, ইউদরাবু বিহা বিমাতারিকিন মিন হাদিদ লাউ দুরিবা বিহা জাবালুন লাসারা তুরাবাহ। ওই ফেরেশতাদের হাতে বড় আকারের একটা হাতুড়ি তারা নিয়ে আসবে, কি নিয়ে আসবে? হাতুড়ি, বিমাতারিকিন মিন হাদিদ, লোহার একটা হাতুড়ি নিয়ে আসবে। হাতুড়ি তো চিনেন, হাতুড়িটা লোহার। কিরকম হাতুড়ি? ছোট্ট, আমাদের কামারের দোকানে থাকে যেগুলা নাকি? হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই হাতুড়িটারও বর্ণনা দিয়েছেন, লাউ দুরিবা বিহা জাবালুন লাসারা তুরাবা। ওই হাতুড়ি দিয়ে যদি বিশাল একটা পাহাড়ের উপরে আঘাত করা হয়, বিশাল একটা পাহাড়কে যদি আঘাত করা হয়, লাসারা তুরাবা, ওই পাহাড়টা সাথে সাথে বেঙ্গে চুরমার হয়ে বালিতে রূপান্তর হয়ে যাবে। আল্লাহ আকবার। যদি একটা পাথরের পাহাড় এটাকে যদি আঘাত করা হয় ওই হাতুড়ি দিয়ে, এটা বেঙ্গে চুরমার হয়ে বালুতে রূপান্তর হয়ে যাবে। এই হাতুড়ির আঘাত, হাতুড়ির আঘাত তার মাথার উপরে শুরু হয়ে যাবে। ওয়া আফরিশুহু মিনান নার, আল্লাহ পাক বলবেন এর জাহান্নামের থেকে বিছানা এনে দাও। ওয়া আলবিসুহু মিনান নার, জাহান্নামের লেবাস এনে দাও, পোশাক এনে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, জাহান্নামের দিকে একটা দরজা খুলে দাও। ফায়াতিহি মিন হাররিহা ওয়া সামুমিহা, ওই কবরের মধ্যে জাহান্নামের বিষাক্ততা এবং জাহান্নামের উষ্ণতা আসতে থাকবে। তাহলে এই তিন প্রশ্ন পাইলেও নগদ পাঁচটা পুরস্কার, না পাইলেও পাঁচটা শাস্তি আছে কবরে, আছে না? আমরা কোনটা চাই? পাঁচটা শাস্তিটা চাই নাকি? কোনটা চাই? যে পাঁচটা পুরস্কার এটা চাই না, এমন মানুষ মনে হয় বাংলাদেশে একজনও খুঁজে পাওয়া যাবে না, যাবে? কিন্তু সবাই পাঁচটা পুরস্কার চাই, কিন্তু ওই তিনটা প্রশ্নের উত্তর শিখি না, উত্তর জানি না, উত্তরের সাথে কোনো সম্পর্ক নাই, ওই তিনটা প্রশ্নের সাথে কোনো কানেকশন নেই, এমনি সবাই বসিয়েছি পাঁচটা পুরস্কার পাবো। কারণ কি? আল্লাহ পাক সে কারণও ব্যাখ্যা করছে, ওয়ামিনহুম উম্মিয়ুনা লা ইয়ালামুনাল কিতাবা ইল্লা আমানিয়্যা ওয়াইনহুম ইল্লা ইয়াজুন্নুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের মধ্যে কিছু মানুষ আছে উম্মি, নিরক্ষর, এরা দুনিয়ার সব জানে, সব শিখে, কিন্তু ইসলাম জানে না, দিন জানার চেষ্টাও করে না, বোঝারও চেষ্টা করে না। আর বললে কয় ভাই ইসলাম সম্পর্কে আমরা এত কিচ্ছু জানি না, এগুলো সব হুজুররা জানে। সব কারা জানে? আমরা কিচ্ছু জানি না। আপনি দুনিয়ার সব জানলেন, কোনটা জানেন নাই? দুনিয়ার কয় টাকা বিনিয়োগ করলে কয় টাকা লাভ হইব, কেমনে ব্যবসা করলে লাভ হয়, কেমনে ক্ষতি হয়, এগুলো তো সব ভালো করে জানছি, জানি নাই? কৃষিকাজ কেমনে করলে ফলন ভালো হবে, কেমনে করলে ক্ষতি হইতে পারে, সব শিখছি। অর্থাৎ জাগতিক জীবনের দুনিয়ার যত উন্নতি অবনতি আছে সব শিখছি। চাচা কিছু জানে না, লেখাপড়া জানে না, চাচারে ৫০০ টাকার নোট একটা দিই, বলি যে চাচা ধরেন ১০০০ টাকা দিলাম নিয়ে যান, চাচা নিবে? যদি নিজের না চিনে কতজনের দেখাইবো যে একটু দেখো তো এটা ঠিক আছে নে, এমনি ধরি দেখে, এমনি করে দেখে জাল কিনা, বেজাল কিনা, ঠিক আছে কিনা, কত রকমের পরীক্ষা নিরীক্ষা সব শিখে গেছে। আজকের জামানায় মোবাইল, চাচাদের জামানায় তো মোবাইল ছিল না, কিন্তু দেখবেন মুরব্বীরা মোবাইল চালানিও শিখে গেছে, শিখে গেছে না? এমনকি ফেসবুকও চালায়, অনেক মুরব্বী ফেসবুক চালায়, ইউটিউব চালায়, সব চালায়। ৭০-৮০ বছর, ৯০ বছর, ১০০ বছর হয়েছে, তারপরেও তো শিখে গেছে, শিখছে না? এখন দুনিয়ার সব শিখে গেল, আর যখন ইসলামের কথা বলবেন, কোরআন সুন্নার কথা বলবেন, কয় ভাই আমরা উম্মি মানুষ, মূর্খ মানুষ, কিছু জানি না, কিছু বুঝি না। তো জানেন না কেন, বুঝেন না কেন? আল্লাহ পাক বলছেন ওয়া মিনহুম উম্মিয়ুনা লা ইয়ালামুনাল কিতাবা, এরা আল্লাহর কিতাবের কিছুই জানে না, কোরআন জানে না, সুন্নাহ জানে না, দ্বীন জানে না, ইল্লা আমানিয়া, খালি আশা ভরসা করে বসে থাকে। এদের আশাটা অনেক লম্বা, জান্নাত পাইব, নামাজ পড়ে না তাও জান্নাত পাইব, এরকম আছে না? আপনাদের এলাকায় নাই আলহামদুলিল্লাহ, কিন্তু বাংলাদেশের অনেক জায়গায় আছে, নামাজ পড়ে না তাও কয় আমার ইমান মজবুত, ইমান ঠিক আছে, জান্নাত পাই যাবো এই আশা করিও বসে আছে। কারণ কি? লা ইয়ালামুনাল কিতাব, কিতাব জানে না, কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই। কোরআনের সাথে সম্পর্ক থাকলে কোরআন তাকে বলে দিত, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন, সূরা আল মুদাদ্দিসের 48-49। যদি কোরআন পড়তো, কোরআন জানতো, কোরআন বুঝতো, কোরআন বলে দিত, খবরদার নামাজ না পড়লে নিশ্চিত জাহান্নামে যাওয়া লাগবে। কিন্তু কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই, ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই, কিন্তু আশাটা অনেক লম্বা। কবরের তিনটা প্রশ্ন হবে, প্রশ্ন জানে, সব জানে, কিন্তু ইল্লা আমানিয়া, প্রশ্ন অনুযায়ী আকীদা নাই, আমল নাই, কিছুই নাই, বসে আছে, প্রশ্নের উত্তর সব দিয়ে দিবে, পুরস্কারও সব পাই যাইব, জান্নাতও সব পাই যাইব, এই আশা করি বসে আছে, বসে আছে না? ওয়া ইনহুম ইল্লা ইয়াজুন্নুন, তারা ধারণার উপরে ভিত্তি করে চলে, তাদের জীবনটা ধারণার উপরে চলতে থাকে, শুধু ধারণা। তা ভাই আপনি এটা করেন কেন? কয় আমার কাছে মনে হয় এটাই ভালো, মানে ইসলামের ব্যাপারে, দিনের ব্যাপারে। কয় ভাই এটা করেন কেন? এটা তো কোরআন হাদিসে নাই। কয় মিয়া না থাকলে কি যুগে যুগে এত বড় বড় হুজুর এটা করিয়া আছেন? হ্যাঁ, আমাদের বাপদাদারা যেসব হুজুর দেখছি, একটা গ্লাসে কয়েকটা ফু দিছে, গ্লাস সহ ফাটে গেছে। আর এখনকার হুজুরেরা গ্লাস ফু দিলে গ্লাস ফাটেনি, ওইসব হুজুরদেরকে দেখছি এগুলো করছে। আর এখন নতুন নতুন হুজুর বাইরেছে, নতুন নতুন ফতোয়া দেয়, নতুন নতুন মাসালা দেয়, এরকম বলে না? এটা হলো ওয়া ইনহুম ইল্লা ইয়াজুন্নুন, আল্লাহ পাক বলেছেন এদের কাছে কিতাবের, কোরআনের, সুন্নার কোনো জ্ঞান নাই, শুধু ধারণার উপরে ভিত্তি করে চলতে থাকে। তাহলে এরকম ধারণার উপরে বসে থাকলে কবরের এই পুরস্কার পাওয়া যাবে নাকি? সামনে এসএসসি পরীক্ষা, এইচএসসি পরীক্ষা, পড়ালেখা নাই, ক্লাস নাই, কিচ্ছু নাই, আশা করি বসে আছে জিপিএ 5 পাই যাব, ক্লাসও করে না, কোচিংও করে না, কোনো বইয়ের নামও জানে না, লেখাপড়াও নাই, এমনি এসএসসি পরীক্ষা দিব, এইচএসসি পরীক্ষা দিব, জিপিএ 5 পাইব, এরকম পরীক্ষার্থী আছে না? খুব কম, সবাই ম্যাক্সিমাম লেখাপড়া করি তারপরে আশা করে, কিন্তু কবরের পরীক্ষায় পাশ করি ফেলবো, পুরস্কার পাই যাব, এটা লেখাপড়া না করিও সব বসে রয়েছে, কি বল? এখানে যারা আছেন, আজকে যারা আসছেন মাহফিলে, তারাও চিন্তা করে দেখেন যে কবরের পরীক্ষার উপরে কয়টা কোচিং করছেন, কয়টা ক্লাস করছেন, করছেন যে কবরে যে পরীক্ষাটা হবে, তিনটা প্রশ্ন হবে, এটার উপরে আপনি কয়টা ক্লাস করছেন? তো ক্লাস করলেন না, পড়লেন না, শিখলেন না, তো কেমনে পরীক্ষা দিবেন, কেমনে পাস করবেন? খালি আশা করি বসে থাকলে হয়ে যাবে? এই জন্য আমার ভাইয়েরা এবং বোনেরা, কবরের এই তিনটা প্রশ্নের সাথে আমার আপনার পুরা জিন্দিগির কানেকশন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরা জিন্দিগিটার সাথে এই তিনটা প্রশ্নের সম্পর্ক আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে ঘন্টার পর ঘন্টা পরীক্ষা নেবেন না, মাত্র তিনটা প্রশ্ন, এক মিনিটে শেষ, তিনটা প্রশ্ন করতে আর উত্তর দিতে এক মিনিটও লাগবে না, কি বলেন? এক মন ছালের ভাত রান্না শুরু করছেন, ভাত হয়েছে কিনা, কয়টা টিবা লাগবো, পুরা পাতিলের একটা একটা একটা একটা করে সব টিবি টিবি দেখতে হবে, একটা দুটো টিবলি তো বোঝা যাবে যে ভাত বাকিগুলোর কি অবস্থা। আমার আপনার কবরে তিনটা ছোট্ট ছোট্ট প্রশ্নের টিপ দিলে পুরা জিন্দগির সব খতিয়ান বাহির হয়ে যাবে। আল্লাহ পাক সেখানে ঘন্টার পর ঘন্টা পরীক্ষা নেওয়া দরকার নেই, শুধু ছোট্ট ছোট্ট তিনটা, এক মিনিটের মধ্যে সব শেষ, পরীক্ষাও শেষ, প্রশ্নও শেষ, উত্তরও শেষ, পরীক্ষা কমপ্লিট। এর মধ্য দিয়ে আমার আপনার পুরা জিন্দগির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব বাইরে যাবে। তাহলে আমরা এই তিনটা প্রশ্ন সম্পর্কে একটু জানা দরকার, বোঝা দরকার, দরকার আছে না? এই তিনটার নাম হলো উসুলুল ইমান, এগুলাকে কি বলে? উসুলুল ইমান, ইমানের উসুল, ইমানের উসুল মানে ইমানের ভিত্তি, ইমানের আসল, ইমানের ফাউন্ডেশন। এই তিন উসুল না জানলে আপনার দুনিয়াটা বৃথা, দুনিয়াও বৃথা, আখেরাতও বৃথা। এজন্য আমাকে আর কিছু জানি আর না জানি, এই ইমানের তিনটা উসুল দুনিয়াতে জানতে হবে, মানতে হবে, দাওয়াত দিতে হবে। দাওয়াতের পরে আমাকে জুলুম নির্যাতন সহ্য করার জন্য প্রস্তুত থাকতে হবে। কয়টা বলছি? চারটা। এই তিন উসুল প্রথমে কি করতে হবে? জানতে হবে, তারপরে মানতে হবে, তারপরে দাওয়াত দিতে হবে, তারপরে এটার দাওয়াত কিন্তু অনেক কঠিন। এটা তিন উসুলের দাওয়াত, এটা ছয় উসুল আর সাত উসুলের দাওয়াত না, এটা কয় উসুলের দাওয়াত? তিন উসুল। তিন উসুলের দাওয়াত সবচেয়ে কঠিন, কারণ এটা কবরের প্রশ্ন। তিন উসুল, এটার বিরুদ্ধে প্রথম জমিনে নেমে যাবে ইবলিস। কারণ এইটা যদি আপনি শিখে যান, এটা যদি জানা যান, তো ইবলিসের সব চেষ্টা বাতিল। এই জন্য আপনার জীবনেও তিন উসুলের দাওয়াত দিতে দিবে না। তখন দেখবেন তিন উসুলের দাওয়াত দেওয়ার জন্য মাহফিল করতে গেলেও বাধা আসবে, কথা বলতে গেলে বাধা আসবে, যেখানে যাবেন সেখানে বাধা, তিন উসুলের কাজ করলে। আর উসুল যদি দশ উসুলের করেন, বিশ উসুলের করেন, কোনো বাধা নাই, কোনো অসুবিধা নাই। আরো গ্রামের মানুষ আনিয়ে নিয়ে আপনার বিরিয়ানি খাওয়াইবে, কারণ এটা তো শয়তানের স্বার্থের কোনো আঘাত নাই। শয়তানের সবচেয়ে বড় আঘাত কবরের তিন উসুলের বিষয় যদি আপনি কাজ করেন। তাহলে এই তিনটা উসুল ইমানের গুরুত্বপূর্ণ উসুল। আর যে চারটা কাজ বলছি আল্লাহ পাক সূরা আল আসরের মধ্যে বলছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর। এখানে চারটা কথা আল্লাহ বলছেন। এক নম্বর ইল্লাল্লাযীনা আমানু, এই তিন উসুলের উপরে ইমান আনতে হবে, তিন উসুল জানতে হবে। ওয়া আমিলুস সালিহাত, তিন উসুল অনুযায়ী আমল করতে হবে, মানতে হবে। ওয়াতাওয়াসাউ বিল হাক্কে, এই তিন উসুলের হকের দাওয়াত দিতে হবে। ওয়াতাওয়াসাউ বিস সবরে, তিন উসুলের দাওয়াত দিতে গেলে যত কষ্ট যত নির্যাতন আসবে সবর ধরতে হবে। এই তিন উসুল কবর কেন্দ্রিক উসুল, এটা কবরের সাথে সম্পৃক্ত, প্রত্যেকের সাথে সম্পৃক্ত। আচ্ছা বলেন দেখি এবার, বাংলাদেশের কেউ মারা গেলে তার প্রশ্ন এই তিনটা, সৌদি আরবের কেউ মারা গেলে তারও কি তিনটা? আচ্ছা ইন্ডিয়ার কেউ মারা গেলে, আমেরিকার কেউ মারা গেলে, সবারই প্রশ্ন একটাই নাকি? তাহলে সবার একটাই কাজ এই তিনটা প্রশ্নের পরীক্ষার প্রস্তুতি নেওয়া। মাঝে মাঝে আমাদের দেশে কোনো কোনো ভাইকে বলতে শোনা যায়, কবে সৌদি আরবের ইসলাম আর বাংলাদেশের ইসলাম বেশ কম আছে, সৌদি আরবের আমল বাংলাদেশে করিও না বলে না? হ্যাঁ, সৌদি আরবের এটা আলাদা জিনিস, বাংলাদেশে আলাদা জিনিস। তাহলে তো পরীক্ষার প্রশ্ন আলাদা হইবার কথা। বাংলাদেশে মূল্য এক ধরনের প্রশ্ন, সৌদি আরবে মূল্য আরেক ধরনের প্রশ্ন, এরকম হইবার কথা না? কিন্তু আপনারা কইতেছেন কবরের প্রশ্ন নাকি একরকম। তাহলে কবরের প্রশ্ন যদি পরীক্ষা যদি একরকম হয়, তাহলে সমস্ত আমল আকীদাও হবে একরকম, দুই রকম আর কোনো সুযোগ না। কোরআনে কারিম সৌদি আরবে যেটা, বাংলাদেশেও সেটা, হাদিসের গ্রন্থগুলো সৌদি আরবে যেটা, আমেরিকা যেটা, ইন্ডিয়া যেটা, পাকিস্তান যেটা, বাংলাদেশেও সহি আল বুখারী, সহি মুসলিম, জামে আত তিরমিজি, আবু দাউদ, তারপরে ইবনে মাজা, তারপরে আন্নাসাই, মুসনাদে আহমদ, মুয়াত্তা ইমাম মালিক, এগুলো বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, সৌদি আরব, আমেরিকা, ইউরোপ, সব জায়গায় হাদিসের কিতাব কোনগুলা? এগুলাই। তাহলে দুই দেশের জন্য দুই ধরনের ইসলাম আল্লাহ দেন নাই, সব জায়গার জন্য একই ইসলাম। কবরের পরীক্ষাও এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সবার জন্য রেখেছেন একই রকম। আচ্ছা এবার দেখেন, এই তিনটা প্রশ্নের কথা বলছি। আচ্ছা হানাফি মাজহাবের কেউ মারা গেলে প্রশ্ন কোন তিনটা? শাফি মাজহাবের কেউ মারা গেলে কি বলেন? মালিকি মাজহাবের, হাম্বলি মাজহাবের, সবারই তিনটা? আল্লাহু আকবার। দেখেন আর আমরা কত নির্বুদ্ধিতার মধ্যে, কত জাহালিয়াতের মধ্যে আছে। সবার কবরের প্রশ্ন একটাই, অথচ দুনিয়াতে আমরা কত ফেরকা, কত গ্রুপ, কত দলে বিভক্ত হয়ে আছে, অথচ পরীক্ষা একটা, প্রশ্ন একটা, প্রশ্নের আলাদা কোনো সেট নাই, যে এটা হানাফি সেট, এটা মালিকিসের, এটা হাম্বলি, এটা অমুক, এরকম এরকম বাঘ বাঘ আছে, সব একটা আল্লাহ আকবার। তাহলে এই পরীক্ষার প্রস্তুতিও হবে সবার একটা, এটাতে কারো কোনো একতালাপ নাই, দুই রকম নাই, তিন রকম নাই, চার রকম নাই, কারণ পরীক্ষার সেটও একটা, প্রশ্ন একই গুলা, উত্তরও একই। আচ্ছা এক নম্বরটা আসেন, এক নম্বরটা কি? মার রাব্বুকা, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম জিজ্ঞাসা করবেন মার রাব্বুকা, তোমার রব কে, তোমার রব কে। তাহলে এক নম্বর প্রশ্ন রুবুবিয়াতের প্রশ্ন, মালিকের প্রশ্ন, মাবুদের প্রশ্ন। দুই নম্বর প্রশ্ন, মামা দীনুকা, তোমার দিন কি, তোমার দিন কি মানে তোমার জীবন চলার পদ্ধতি, জীবন চলার মাধ্যম কি ছিল। তিন নম্বর হলো আমার নাবিয়ুকা, তুমি আল্লাহর গোলামি করেছ কার পদ্ধতিতে, আল্লাহর ইবাদত করেছিলে কার পদ্ধতিতে। তাহলে আমাদের মূল কাজ হলো দুনিয়াতে তিনটা, আল্লাহ আমাদেরকে কেন বানাইছেন, কয় না, খাওয়ার জন্য, বেশি বেশি মাছ গোস্ত এগুলো খাওয়ার জন্য, কিসের জন্য, ইবাদতের জন্য। সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ আর জিন বানাইছি একমাত্র আমার ইবাদতের জন্য। তাহলে আমাদের কাজ হলো কি, আল্লাহর গোলামি করা। ইবাদত করতে হলে তিনটা জিনিস লাগবে, না হয় ইবাদত হবে না। ইবাদত করার জন্য প্রথম নম্বরে জানতে হবে আমি ইবাদতটা করব কার, ইবাদত তো একজনের জন্য করতে হবে, কার ইবাদতটা করবো আগে এটা জানতে হইব। আমার মাবুদ কে হবে, মানে যার ইবাদত করা হয় তাকে বলা হয় কি মাবুদ। তাহলে এক নম্বরে ঠিক করতে হবে আমার মাবুদ কে, দুই নম্বরে ঠিক করতে হবে ইবাদত কোনগুলা কোনগুলা, কোনটা কোনটারে ইবাদত বলে, তিন নম্বরে ঠিক করতে হবে এই ইবাদতগুলো কার তরিকায় কার পদ্ধতিতে করা লাগবে। তিনটা জিনিস লাগবে, একটা হলো ইবাদত করব কার, এটা খুঁজে বাইর করতে হইব, দুই নম্বর হলো ইবাদত কোনটা কোনটা, তিন নম্বর হলো ইবাদতটা কার তরিকায় কার পদ্ধতিতে হবে। এই তিন জিনিস যখন জানবেন তখন ইবাদতটা কমপ্লিট হবে। তিন জিনিসের এক জিনিস যদি না জানেন তো সারা জীবন ইবাদত করলেও ইবাদত হবে না। প্রথম আমাকে ঠিক করতে হবে সমস্ত ইবাদত আমি কার জন্য করব, একমাত্র আল্লাহর জন্য। কার জন্য করব, একমাত্র আল্লাহর জন্য। তাহলে আমার আপনার রব কে, একমাত্র আল্লাহ, খালি আল্লাহ বললে হবে না, আমার আপনার রব কে, একমাত্র আল্লাহ। জানলেন কেমনে আপনার যে রব আল্লাহ এটা জানলেন কেমনে, এবার কোন কবরে জিজ্ঞেস করলে এ মিয়া বলো মার রব্বুকা, আপনি বললেন যে রব্বি আল্লাহ, ওই দেখো বাঙালি এখানে আসিও নকল করে, এই বলো কেমনে জানছো তোমার রব যে আল্লাহ, এবার কি বলবেন। হ্যাঁ খালি শুনে আল্লাহ বলে দিলে কাজ হবে না, কেমনে জানছেন এটাও জানতে হবে। বি আয়াতিহি ওয়া মাখলুকাতিহি, মনে রাখবেন এই দুইটা শব্দ মনে রাখবেন, বি আয়াতিহি ওয়া মাখলুকাতিহি। মন কান্না করে কবে যে ওরে আল্লাহ এরা কোন দেশ থেকে আসে আরবিও জানে দেখি। বি আয়াতিহি ওয়া মাখলুকাতিহি, আমি আমার আল্লাহর আয়াতের মাধ্যমে, আমার আল্লাহর মাখলুকাতের মাধ্যমে আমার আল্লাহ, আমার রবকে আমি চিনছি। আমার রব যে একমাত্র আল্লাহ, মাবুদ যে আল্লাহ, দুইটা জিনিসের মাধ্যমে জানছি, একটা হলো আয়াত আর একটা হলো মাখলুকাত। আয়াত কোনগুলা, ওয়ামিন আয়াতিহিল লাইলু ওয়ান-নাহারু ওয়াশ-শামসু ওয়াল-কামার, আল্লাহ বলেন আমি আল্লাহর আয়াত হলো রাত, আমি আল্লাহর আয়াত হলো দিন, আমি আল্লাহর আয়াত হলো সূর্য, আমি আল্লাহর আয়াত হলো চন্দ্র, এগুলো আল্লাহর নিদর্শন, আল্লাহর আয়াত। এই যে প্রতিদিন আমাদের সামনে রাত হইতেছে, দিন আসতেছে, দিন যাইতেছে, রাত আসতেছে, রাত যাইতেছে, সূর্য উঠতেছে, সূর্য ডুবতেছে, চন্দ্র আসতেছে, চন্দ্র যাইতেছে, আল্লাহ বলেন এগুলো হলো আমি আল্লাহর আয়াত। আর মাখলুকাত কোনগুলা, গাছপালা, তরুলতা, চতুষ্পদ, যদি চতুর্দিকে আমরা চোখ দিয়ে তাকালে যা দেখি এগুলো সব আল্লাহর মাখলুকাত। এগুলো দেখে আমরা চিনে ফেলেছি আমাদের রব হলেন একমাত্র আল্লাহ। যিনি আমার রব তিনি আমার একমাত্র মাবুদ। রব একজন, মাবুদ আরেকজন হইতে পারে না। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারিমের এক নম্বর আয়াত থেকে শুরু করেন, বিশ নম্বর আয়াত পর্যন্ত পড়েন, আল্লাহ পাক কোনো নির্দেশ দেন নাই। কোরআনে কারিমের শুরুতে আজকে বাসার যে পরীক্ষা করে দেখবেন, আজকে রাত্রে না পারলে কালকে একটু পরীক্ষা করে দেখিয়েন, দেখবেন কোরআনে কারিমের সূরা আল বাকারা শুরু করবেন, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফী হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এখান থেকে তেলাওয়াত করতে করতে যাবেন আর অনুবাদ দেখবেন, দেখবেন আল্লাহ পাক কোনো নির্দেশ দেন নাই, এখানে কোনো অর্ডার নাই। বিশ নম্বর আয়াত পর্যন্ত কোনো অর্ডার নাই। একুশ নম্বর আয়াতে কারিমে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম অর্ডারটা দিছেন, প্রথম নির্দেশ দিছেন, ইয়া আইয়ুহান্নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহান্নাস বলে ডাক দিছেন, দুনিয়ার সমস্ত মানুষকে ডাক দিছেন, শুধু ইমামদারদেরকে ডাকেন নাই। তাহলে কোরআন শুধু ইমানদারদের জন্য না, কোরআন সারা দুনিয়ার সমস্ত মানুষের জন্য। ইয়া আইয়ুহান্নাস, হে দুনিয়ার সকল মানুষ, উবুদু রাব্বাকুম, এবাদত করো, গোলামি করো একমাত্র তোমার রবের। তাহলে যিনি তোমার রব, এবাদত করবা একমাত্র তার। রব একজন, এবাদত আরেকজনের করা যাবে না। তাহলে আমার আপনার রব কে? একমাত্র আল্লাহ। তাহলে যত রকমের এবাদত আছে সমস্ত এবাদত করতে হবে কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। তাহলে কবরে গেলে যখন জিজ্ঞাসা করবে মার রাব্বুকা, আপনি বলে দিবেন রাব্বি আল্লাহ। আর যদি দুনিয়াতে কিছু এবাদত আল্লাহর করেন, কিছু এবাদত অন্য জনের করেন, তাহলে কবরে যদি জিজ্ঞাসা করা হয় মার রাব্বুকা, উত্তর রাব্বি আল্লাহ বলা যাবে না। সেখানে এটা বারজাখি জীবনের অবস্থা, এটা আমি আপনি ইচ্ছা করলে যে বলে দেবো এরকম হবে না। এজন্য সমস্ত এবাদত করতে হবে একমাত্র কার? কিন্তু সমস্যা হয়েছে আমরা এই বাংলাদেশের মুসলিম এবাদত বুঝি নেই। এবাদত সব আল্লাহর এটা স্বীকার করি, কিন্তু আবার শেরেকও করি, এবাদত অন্যেরও করি, কারণ এবাদত বুঝি নেই। এজন্য এবাদতটা ভালো করে বুঝতে হবে যে কোনটা কোনটা এবাদত, এটা বোঝা লাগবে। যেগুলো যেগুলো এবাদত, এইগুলো একমাত্র আল্লাহর ছাড়া আর কারো জন্য করা যাবে না। আমি কয়েকটা উদাহরণ দিই, তাহলে বুঝবেন যে এবাদত কোনটা কোনটা। একটা এবাদত হলো দোয়া। দোয়া, দোয়া তো বুঝেন, দোয়া মানে কি? জি, দোয়া মানে ছাওয়া, প্রার্থনা করা। এটার নাম কোরআনের ভাষায় কি? দোয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ-দুআ হুয়াল ইবাদাহ, দোয়া হইল একটা গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ পাক কোরআনে কারিমে স্পষ্ট করে বলতেছেন ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, বান্দা বেশি বেশি করে আমি আল্লাহর কাছে দোয়া করো, কারণ তুমি দোয়া করলে আমি আল্লাহ সাড়া দিই। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সাইয়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, কোন ব্যক্তি যদি অহংকার করে আমি আল্লাহর কাছে দোয়া না করে, তাহলে তাকে লাঞ্ছিত করে আমি আল্লাহ জাহান্নামে ঢুকাবো। তাহলে কত গুরুত্বপূর্ণ ইবাদত, আল্লাহর কাছে যদি কেউ অহংকার করে দোয়া না করে সে জাহান্নামে যাবে। তাহলে দোয়া একটা গুরুত্বপূর্ণ ইবাদত না? দোয়া মানে আমার দুনিয়াতে যা দরকার, আখেরাতে যা দরকার, সব কিছু চাইতে হবে একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা, সূরা আল জিনের ১৮ নম্বর আয়াত। আল্লাহ পাক বলেছেন ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, মসজিদ গুলো হলো জমিনে একমাত্র আল্লাহর, ফালা তাদউ মাআল্লাহি আহাদা, খবরদার জমিনে আল্লাহর সাথে মসজিদে গিয়ে অন্য কারো কাছে দোয়া করিও না, দোয়া করবে একমাত্র আল্লাহর কাছে। এখন এই দোয়া যদি অন্য কারো কাছে করেন, তাহলে আল্লাহ একমাত্র রব থাকবে না, রব আমার আরেকজন হয়ে যাবে। যেমন ধরেন আমার ছেলে মেয়ে হইতেছে না, বিয়ে করছি, 10 বছর হয়ে গেছে, 20 বছর হয়ে গেছে, ছেলে মেয়ে হয় না। এখন একজনে কইলো, মিয়া তুমি এখানে বসে আছো কেন? অমুক দরবারে অমুক খাজার কাছে চলে যাও, কেউ ফিরে না, খালি হাতে গেলে খাজার দরবারে। নাউজুবিল্লাহ কয় না দেখ, এই কথা যদি কোনো মুমিন বলে সাথে সাথে ইমান শেষ, শেরেক। কারণ সব কিছু দেওয়ার না দেওয়ার মালিককে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে আমার ছেলে মেয়ে হইতেছে না, ছেলে মেয়ে দেওয়ার মালিককে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাক যাকে ইচ্ছা করেন ছেলে দেন, যাকে ইচ্ছা করেন মেয়ে দেন, যাকে ইচ্ছা করেন দুইটাই দেন, যাকে ইচ্ছা করেন কোনোটাই দেন না। এখন একজন কইলো, এই মিয়া অমুক দরবারে যাও, অমুক আল্লাহর ওলির কাছে চলে যাও, আল্লাহর ওলির কাছে যাই, বলো আল্লাহর ওলি আমার ছেলে মেয়ে হইতেছে না, আমার ছেলে মেয়ে দরকার, পাই যাবে। বাস আপনি দৌড় দিছেন এখান থেকে, গরু একটা লই, ছাগল একটা লই, বা কিছু একটা লই দৌড় দিছেন, যাই ওখানে যাই ছেলে মেয়ের জন্য আল্লাহর ওলির কাছে দোয়া করিয়া আছে। আল্লাহর ওলিকে আপনি রব বানাই দিলেন, ওই কবরে যিনি আছে উনিও আপনার রব হয়ে গেছে, কারণ আপনি উনার কাছে দোয়া করছেন, চাইছেন। আপনি অভাবে আছেন, বাড়িতে কষ্ট করতেছেন, একজনে কয় মিয়া তোমার ওখানে এত বড় আল্লাহর ওলি পড়ে রয়েছে, ওখানে যাও, যাই একটু ছেয়ে আসো আল্লাহর ওলিরে, যাই বলো বলো আল্লাহর ওলি আমি অনেক কষ্ট করতেছি, আমারে কিছু ধন সম্পদ দিয়ে দেন। বাস আপনি ওখানে গেছেন, মোমবাতি নিয়ে গেছেন কয়টা, টাকা নিয়ে গেছেন 10,000, আরও কিছু জিনিসপত্র আগরবাতি নিয়ে গেছেন, বাস আপনার ইমানটা ওখানে শেষ করি দিয়ে আসলেন, আপনি তাকেও রব বানাই ফেললেন, ওই মাইয়াতকে ওই কবরবাসীকে আপনি রব বানাইছেন। এজন্য দোয়া হলো এবাদত, এটা একমাত্র আল্লাহর কাছে করতে হয়, আর কারো কাছে করলেই আপনার ইমান শেষ, কবরে আর রাব্বি আল্লাহ ঝুঁকবে না। দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের মুশরিক যারা দোয়ার ক্ষেত্রে শিরক করত, তারা আমাদের থেকে ভালো ছিল। তারা যখন বিপদে পড়ত তখন একমাত্র আল্লাহর কাছে দোয়া করত, আর যখন আরামে থাকতো সুখে থাকতো তখন অন্য অন্য দেবদেবীর কাছে, ওলিয়াউলিয়ার কাছে, বুজুর্গের কাছে, বিভিন্ন জনের কাছে চাইত। আল্লাহ পাক কোরআনে কারিমে তাদের এই কথাটা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা যখন সমুদ্রের বুকে সাগরের মাঝখান দিয়ে নৌযানে করে যায়, সাগরের মাঝখানে যখন জাহাজ একবার এদিকে ডুলে, একবার এদিকে ডুলে, একবার এদিকে কাত হয়, একবার এদিকে কাত হয়, তখন দোয়া করে, আল্লাহ তুমি ছাড়াই সাগরের মাঝখানে আর কেউ বাঁচানোর নাই, একেবারে খালাস আল্লাহরে ডাকে। ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররে, যখন সাগরের মাঝখান থেকে আমি আল্লাহ উদ্ধার করি, কিনারায় আনি দিই, ইজাহুম ইউশরিকুন, এবার শিরক করা শুরু করে। পাহাড়ে আজকে বাতাসটা একটু বন্ধ হয়ে যাওয়াতে আমরা রক্ষা পাইছি, আল্লাহ যে বাঁচাইছে এটা আর মনে নাই। তারপরে কয়, ও আমাদের জাহাজের মধ্যে অমুক অমুক অলির নাম লেখা ছিল, এই জন্য এই উসিলে রক্ষা পাইছি, শেরেক শুরু হয়ে গেছে। কিন্তু ওই যুগের মুশরিক সাগরের মাঝখানে শেরেক করতো না, উপরে উঠলে করতো, অর্থাৎ বিপদে পড়লে শেরেক করতো না, শেরেকটা করতো কোন সময়, সুখের সময়। কিন্তু আজকের জমানার যারা শেরেক করে তারা সুখেও করে দুঃখেও করে, বরং সুখে আরো বেশি করে দুঃখে আরো বেশি করে। বিপদে পড়লে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম, ইয়া আলী, ইয়া উমুক বলে ডাক দে, আল্লাহকে ডাকে না। অত সর্বাবস্থায় সুখে দুঃখে বিপদে আপদে ডাক দিতে হবে কাকে, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে। এইটা হলো দোয়ার ইবাদত। সেজদা করা একটা ইবাদত, সেজদা, সেজদা তো বুঝেন, নামাজের মধ্যে সেজদা করি না আমরা, এটা একটা ইবাদত। সেজদা কাকে করতে হবে, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে। আল্লাহ পাক কোরআনে কারিমে বলে দিবেন, লা তাসজুদু লিশামসি ওয়ালা লিল কামার, খবরদার কোন সূর্যকে সেজদা করিও না, চন্দ্রকে সেজদা করিও না, কারণ হেও আমার গোলাম তুমিও গোলাম, এক গোলাম আরেক গোলামের কেন সেজদা করবা। ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খলাকাহুন্না, সেজদা করো একমাত্র ওই আল্লাহ রাব্বুল আলামিনকে যিনি চাঁদকে, সূর্যকে, তোমাকে, সবাইকে বানাইছেন। তাহলে সেজদা করতে হবে কাকে, এবং সেজদা এমন একটা ইবাদত, আকরাবুমা ইয়াকুনুল আব্দু ইলা রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন, বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে নিকটবর্তী হয়ে যায় যখন বান্দা সেজদা করে। সেজদার অবস্থায় বান্দা আল্লাহর একেবারে নিকটে পৌঁছে যায়। তাহলে এই সেজদার মালিক একমাত্র আল্লাহ। কিন্তু দেখেন আমাদের এই বাংলাদেশে লক্ষ লক্ষ মুসলিম নামদারি ভাই বোন কবরের সামনে মাজারের সামনে যে সেজদা করতেছে, করতেছে না? তাদের ইমান আছে? শিরক। তাদের রব ওই কবরবাসীকে রব বানাই ফেলছে। আল্লাহ পাক কোরআনে কারিমে এটাই বলছেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, এরা ওই সকল আলেম ওলামাদেরকে, পীর দরবেশদেরকে, বুজুর্গদেরকে রব বানাই ফেলছে। এরা এদেরকেও রব বানাই ফেলছে, এদের ইবাদত শুরু করে দিছে, এদেরকে সাজদা করা শুরু করে দিছে। কত মানুষ যায় দেখেন বাংলাদেশের বিভিন্ন মাজারে কবরের সামনে যায় সাজদাদি পড়ে রয়েছে, অথচ এই সাজদার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তারপরে আপনার মান্নত, একটা ইবাদত মান্নত, মান্নত বুঝেন তো? মান্নত বুঝেন? মান্নত মানে কি? বিপদে পড়ছেন, আমার ছেলের অসুখ, মেয়ের অসুখ, হঠাৎ বিপদ, আল্লাহর কাছে বলা, আল্লাহ আমার এই বিপদ থেকে আমারে উদ্ধার করো, আমার ছেলেরে সুস্থ করে দাও, আমার এই বিপদটা দূর করে দাও, আমি তোমার উদ্দেশ্যে 10,000 টাকা দিব, একটা গরু দিব, একটা ছাগল দিব, এতদিন রোজা রাখবো, এত রাকাত নামাজ পড়বো, এগুলার নাম হলো মান্নত। এটা একটা ইবাদত। কোরআনে কারিমে আল্লাহ পাক বলছেন ইউফুনা বিন নাজার, তারা মান্নত পুরা করে, ইমানদারের বৈশিষ্ট্য। এখন আপনি বিপদে পড়ে কইলেন, আল্লাহ আমার ছেলেটারে ভালো করে দাও, অমুক মাজারে 10,000 টাকা দিব, অমুক জায়গায় গরু দিব, অমুক জায়গায় ছাগল দিব, বাস ইমানটা শেষ, ভালো করব আল্লাহ গরু ছাগল দিবেন আরেক জায়গায়, কি বলেন? আমার আপনার ছেলে মেয়ে ভালো করার মালিক কে? একমাত্র আল্লাহ। তা আল্লাহ ভালো করবো, আল্লাহকেই না দিব, ভালো করলেও আল্লাহ গরু ফাটাই দিলাম আরেক দরবারে, গরু ফাটামো কোথায়? আল্লাহর দরবারে ফাটাম, আল্লাহ ভালো করছে, আল্লাহর দরবার কই পাইবেন? আরে আল্লাহর দরবার তো ঘরের পাশেই আছে, আল্লাহর মসজিদ আছে, আল্লাহর মাদ্রাসা আছে, আল্লাহর কত গরিব মিসকিন এতিম অসহায় বান্দা বান্দি আমার চতুর্পাশে আছে, আছে না? তাদেরকে না খাওয়াই, তাদেরকে না দিয়ে এগুলা মাইলকে মাইল দূরে টাক ধরাই নিয়ে যাইতেছি, শেরেক, ইমান চলে যাবে। মান্নত যা করব একমাত্র আল্লাহর জন্য, কারণ মান্নত একটা এবাদত। এই সূত্র মনে রাখতে হবে, এবাদত যত রকমের যা কিছু আছে এই সমস্ত এবাদত একমাত্র আল্লাহ, যিনি আমার রব, এবাদত সব করতে হবে একমাত্র তার, এর বাহিরে, রবের বাহিরে কারো জন্য এবাদত করা যাবে না। তাওয়াক্কুল, তাওয়াক্কুল একটা ইবাদত। তাওয়াক্কুল বুঝেন? ভরসা করা। তাহলে ভরসা করবেন কার উপরে? একমাত্র আল্লাহর উপরে, এটার নাম তাওয়াক্কুল। এটার নাম যিনি আমার রব, যিনি আমার আল্লাহ, আমার তাওয়াক্কুল হবে একমাত্র ওই আল্লাহর উপরে, বিপদে আপদে সব সময় ভরসা করব একমাত্র আমার আল্লাহর উপরে। বাড়ি থেকে বের হয়েছি, বলবো তাওয়াক্কাল তো আল্লাহ, আল্লাহ আমি আপনার উপরে ভরসা করে বাইর হইলাম, কোথাও রওনা দিছি, তাওয়াক্কাল তো আল্লাহ, সব সময় আমার তাওয়াক্কুল হবে কার উপরে? একমাত্র আল্লাহর উপরে। এখন রওনা দেওয়ার সময় আপনি কইলেন যে বাবা আমি অমুক জায়গায় যাইতেছি একটু দেখে রাখিয়েন, আরেকজনের উপরে ভরসা করে আপনি রওনা দিছেন। বাংলাদেশে লক্ষ লক্ষ মুসলিম ভাই বোন আছে যারা কবরওয়ালার কাছে তাওয়াক্কুল করে, কয়রে মিয়া আমি এখানে থাকলে কি আমার বাবা কবর থেকে দেখতেছে, নাউজুবিল্লাহ, আমার বাবার উপরে ভরসা করছি, আমার অমুক বাবা আছে, আমার অমুক বাবা আমার উদ্ধার করবো, নাউজুবিল্লাহ। স্বয়ং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর থেকে আমাকে উদ্ধার করার ক্ষমতা নাই, আমাকে বিপদ আপদ থেকে উদ্ধার করার, সকল কিছু থেকে রক্ষা করার একমাত্র মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং অন্যের উপরে যখনই তাওয়াক্কুল করব তখন এটা কি হবে? শিরক। এটা হলো আমার ওই ইমানের এক নম্বর উসুল বরবাদ, রাব্বি আল্লাহ বরবাদ, মার রাব্বুকা শেষ। এই জন্য আমাকে খেয়াল রাখতে হবে যত রকমের দোয়া, যত রকমের তাওয়াক্কুল, যত রকমের সেজদা, যত রকমের নজর, মানত, জবাই, তারপরে সাহায্য প্রার্থনা, এই সমস্ত এবাদত একমাত্র আমার আল্লাহর জন্য করতে হবে। এটা ইমানের এক নম্বর উসুল। আমার আল্লাহ ছাড়া আর কারো জন্য একটা ছোট এবাদত করা যাবে না, করলে ইমানের এক নম্বর উসুল বরবাদ। এবার আসেন দুই নম্বর উসুল। দুই নম্বর উসুল কি? মাবুদ তো পাই গেছি, মাবুদ আমার একমাত্র আল্লাহ, তাহলে সমস্ত এবাদত করব কার? আমার ওই মাবুদের। এই জন্যই ইমান আনতে হলে প্রথমে স্বীকৃতি দিতে হয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোন হক মাবুদ নাই। বাতিল মাবুদ আছে, কিন্তু আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো সত্যিকারের হক মাবুদ আর নাই। এই হক কথাটা আসছে এই জন্য যেহেতু বাতিল মাবুদ আছে। দুনিয়ার অসংখ্য মানুষ গরুর এবাদত করে, করে না? যারা গরুর এবাদত করে গরুও মাবুদ, তুলসী গাছের এবাদত করে তুলসী গাছ মাবুদ, বট গাছের এবাদত করে বট গাছ মাবুদ, কবরের এবাদত করে কবর মাবুদ, মাজারের এবাদত করে মাজার মাবুদ, ফির সাহেব হুজুরের এবাদত করে ফির সাহেব হুজুর মাবুদ। তাহলে মাবুদ তো হাজার হাজার লক্ষ লক্ষ হতে পারে, কিন্তু হক মাবুদ সত্যিকারের মাবুদ একজন, তিনি আমার আল্লাহ, ওয়াহদাহু লা শারীকা লাহ। এটা না হলে ইমান হবে না। ওয়াহদাহু লা শারীকা লাহ, তিনি এমন মাবুদ, ওয়াহদাহু একমাত্র মাবুদ, লা শারীকা লাহ, এবাদতের ক্ষেত্রে তার শরীক আর কেউ নাই, একটা এবাদত আমার থেকে আর কেউ পাবে না। এইটা স্বীকৃতি দিলে ইমান, এটা স্বীকৃতি না দিলে ইমান হবে না। এখন হইল মাবুদের এবাদত কোনগুলা, এবাদতটা কি? এবাদত তো কর্ম আল্লাহ, এখন এবাদত কি? এবাদত কি কর্ম এটা জানতে হবে না? এবাদতটা তো জানতে হবে। এই এবাদতটার নাম হইল দিন, ওয়ামা দিনুকা, এবাদতের নামটা কি? দিন। হাদিসে জিব্রিল আলাইহিসসালাম, বুখারি এবং মুসলিমের হাদিস, লম্বা একটা হাদিস আছে, একদিন জিব্রিল আলাইহিসসালাম আসছেন মানুষের সুরতে, এসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনটা প্রশ্ন করছেন। প্রথম জিজ্ঞাসা করছেন, আখবিরনি আনিল ইসলাম, আমাকে বলেন ইসলাম কাকে বলে। তারপরে বলছেন, আখবিরনি আনিল ঈমান, আমাকে বলেন ঈমান কাকে বলে। তারপরে বলছেন, আখবিরনি আনিল এহসান, আমাকে বলেন এহসান কাকে বলে। ইসলাম, ঈমান, এহসান, তিনটার কথা বলছেন। বলার পরে জিব্রিল আলাইহিসসালাম চলে গেছেন। যাওয়ার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞাসা করলেন, তোমরা কি চিনতে পারছো উনি কে? সাহাবায়ে কেরাম বললেন, ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি যতদিন জীবিত ছিলেন ততদিন সাহাবায়ে কেরাম বলতেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূলই এই ব্যাপারে ভালো জানেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি এর মৃত্যুর পরে সাহাবায়ে কেরাম বলতেন, ওয়াল্লাহু আলামু বিসওয়াব, একমাত্র আল্লাহ এটা ভালো জানেন। এখন বলতেছেন আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়া জিব্রিল আলাইহিস সালাম আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, উনি হলেন জিব্রিল আলাইহিস সালাম, তিনি এসেছেন তোমাদেরকে দীন শেখানোর জন্য। কি শিখাতে আসছেন? দীন। তাহলে দীন কি কি শিখাইছেন? ইসলাম, ঈমান, ইহসান। সুতরাং এই তিনটার নাম হলো দীন, এই তিনটার নাম হলো দিন। তাহলে আমার আপনার দিন কি? দিন কোনটা? ইসলাম। আল্লাহ পাক স্পষ্ট বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র মনোনীত দিন। আচ্ছা, এবার একটা প্রশ্নের উত্তর দেন, ইসলাম কি সর্বশ্রেষ্ঠ ধর্ম নাকি সর্বনিম্ন ধর্ম? এই জায়গায় গণ্ডগোল। দেখেন, এত বছর হয়ে গেছে আমাদের বয়স, এখনো আমাদের ইমান আসে নাই, এখানে ইমানের বিশাল গণ্ডগোল। বলে দিছেন যে ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, ইমান আনলে কবরে দিনই আল ইসলাম বলতে পারবেন না। ইসলাম হলো একমাত্র ধর্ম, শ্রেষ্ঠ আর নিম্ন না। যদি বলেন আমার ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, তার অর্থ হলো ধর্ম আরো পাঁচটা আছে, আমারটা এক নম্বর, দুই নম্বর আছে, তিন নম্বর আছে, চার নম্বর আছে, পাঁচ নম্বর আছে, সবগুলাকে আপনি স্বীকৃতি দিয়ে দিলেন। এটা কৌশলে মুশরিকেরা আমাদের মধ্যে ঢুকাই দিছে আমাদের ইমান নষ্ট করার জন্য, আর কৌশলে ওইগুলাকে স্বীকৃতি দেওয়ার জন্য। আমরা তো মহা খুশি যে শ্রেষ্ঠ ধর্ম পাই গেছি, বা কিন্তু আসলে শ্রেষ্ঠ ধর্ম পাই না, ইমান হারাই ফেলছি। আল্লাহ পাক ঘোষণা দিলেন ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র দিন হলো ইসলাম, এটার দ্বিতীয় নাই, তৃতীয় নাই, চতুর্থ নাই, বিকল্প নাই। ছাত্রই একজন, এখানে রোল নম্বর এক আর দুই তিন চার হবে আর কেমনে, ছাত্রই তো একটা, দিনই একটা। এবং আল্লাহ পাক সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আরো স্পষ্ট করে বলছেন ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাইয়ুকবালা মিনহু, কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোন দিন তালাশ করে, অনুসন্ধান করে, খুঁজতে থাকে, ফালাইয়ুক বালা মিনহু, আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন কবুল করবেন না, গ্রহণ করবেন না। তাহলে ইসলামকে কখনো শ্রেষ্ঠ বলবেন না, ইসলাম একমাত্র দিন পৃথিবীতে, আল্লাহর জমিনে আল্লাহর কাছে গ্রহণযোগ্য একটাই দিন, সেটা হলো ইসলাম। তাহলে কবরে যদি জিজ্ঞাসা করে ওয়ামা দীনুকা, কি বলবেন? একমাত্র দিন বলবেন নাকি অবিল ইসলামে দীনা, কি বলবেন? অবিল ইসলামে দীনা, ইসলাম হলো আমার দিন। আচ্ছা, ইসলাম যদি আমার আপনার দিন হয়, তাহলে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যেখানে যেই কাজ করা দরকার, সেটা কোন আদর্শের আলোকে করা দরকার? ইসলামের আদর্শে করা দরকার, ইসলামের নীতিমালা অনুযায়ী করা দরকার। তাহলে আমাদের বিয়ে শাদির যত প্রোগ্রাম হয়, এগুলো কোন আদর্শে হওয়ার কথা? ইসলামের আদর্শে হয়। আপনাদের তিতাসে হয় মনে হয়? বিয়ে শাদিতে গান বাজনা হয়? জি, তে গান বাজনা কার সংস্কৃতি? এটা ইসলামের সংস্কৃতি নয়, এটা ইসলামের মধ্যে নাই, এটা বিজাতীয় মুশরিকদের সংস্কৃতি গান বাজনা। গান বাজনা মুশরিকদের কাছে ইবাদত, ইসলামে এটা গুনাহ, ইসলামে এটা হারাম, কবিরা গুনাহ, কিন্তু মুশরিকদের কাছে এটা ইবাদত। তাহলে আপনি যদি গান বাজনা শুনেন, গান বাজনা বিয়ে শাদিতে আয়োজন করেন, গায়ে হলুদের নামে অশ্লীলতার আয়োজন করেন, আরো যা যা আছে বিজাতীয় কালচার, এগুলো ইসলামের সংস্কৃতি নয়। এখন আপনি কইতেছেন ইসলাম আমার দিন, আর সব কাজকর্ম করলেন অন ইসলাম। কবরে ওয়াবিল ইসলামে দীনা এই কথা বলার সৌভাগ্য নসিব হবে না, যত আশা করে বসে থাকেন। যদি কবরে বলতে হয় ওয়াবিল ইসলামে দীনা, ইসলাম আমার একমাত্র দিন, এটা যদি কবরে বলার আশা রাখি, তাহলে আমার জিন্দগির সমস্ত কাজকর্ম ইসলামের আলোকে হইতে হবে। আমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, সব হবে কিসের আলোকে? ইসলামের আলোকে। ইসলামের বাহিরে এক ইঞ্চি পরিমাণ যাওয়ার সুযোগ আমার নাই। আচ্ছা, তাহলে আমার যখন আমি দোকানে যাব চুল কাটতে, সেখানে চুলগুলা কাটবো কার আদর্শে? ইসলামের আদর্শে। পোশাক আশাক ব্যবহার করবো কোন আদর্শে? ইসলামের আদর্শে, মুশরিকের আদর্শে না। আমার পরিবারে যত আদর্শ, যত আখলাক থাকবে, সব থাকবে ইসলামের আদর্শ, ইসলামের আখলাক। কিন্তু আজকে আমার ভাইয়েরা এবং বোনেরা, জীবনের সব ক্ষেত্রে আস্তে আস্তে আমরা ইসলামের আদর্শ থেকে, ইসলামের আখলাক থেকে সরে যাচ্ছি। আবার বসে আছি ওয়াবিল ইসলামে দীনা বলে দিব, মনে হয় যে এটা এত সহজ যে আমি ওখানে মনে হয় বিশাল প্রভাব প্রতিপত্তির মালিক, আমি না বলতে পারলে আর কে বলবে? কিন্তু আমার ভাই ও বোনেরা, এত সহজ বিষয় না, অবিল ইসলামে দিনা উত্তর দেওয়া এত সহজ না। এই উত্তর দিতে হলে জীবনের সর্বক্ষেত্রে আমার সব কর্মকাণ্ড ইসলামের আলোকে হইত। এবার তিন নম্বরে আসেন, তিন নম্বর প্রশ্ন কি? ওয়ামান নাবিয়ুকা, তোমার নবী কে ছিল? নবী কেন, নবীর দরকার কেন? এবাদত করবো একমাত্র আল্লাহর, এবাদত পাই গেলাম, এবাদত পাইছি না? কি কি পাইছেন বলেন দেখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ব্যাপারে পাঁচটা কথা বলছেন। ইসলাম হলো আনতা শাহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাহ ওয়া তুতিয়াজ যাকা ওয়া তাসুমা রমাদান ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা। তুমি নামাজ পড়বা, রোজা রাখবা, যাকাত দিবা, হজ করিবা, এগুলার নাম কি? এবাদত। এবাদত বিভিন্ন রকমের আছে। এবাদত কালবিয়া আছে, কলবের এবাদত আছে, মুখ জবানের এবাদত আছে, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে এবাদত আছে, অসংখ্য রকমের এবাদত আছে। আচ্ছা, এখানে মৌলিক মূল কয়েকটা এবাদত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সলাত, যাকাত, সিয়াম, হজ। এখন এগুলো করবেন কেমনে? আল্লাহ পাক কোরআনে কারিমে খালি বলে দিয়েছেন ওয়াকিমুসসালাহ ওয়াকিমুসসালাহ, সলাত কায়েম করো, সলাত কায়েম করো। কেমনে সলাত কায়েম করবেন? সলাতের এক অর্থ হলো নাচ। নাচ বুঝেন? ড্যান্স বুঝেন? জি, নাচ বুঝেন না? সলাত আরবিতে জাহিলি যুগে নাচত, লোকেরা একত্রিত হয়ে ওইটারে তারা সলাত বলত। এখন আমরা সবাই মিলে এখানে নাচলাম আর বললাম যে আল্লাহ বলছে আকিমুসসালাহ, সলাত কায়েম করো, আমরা সলাত কায়েম করছি, হবে? কেন হবে না? যত এবাদত আছে সমস্ত এবাদত একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হইতে হবে। এই তরিকার বাহিরে সারা জিন্দেগি এবাদত করলেও আল্লাহ রাব্বুল আলামিন একটা এবাদত কবুল করবেন না, একটা এবাদত আল্লাহ কবুল করবেন না। সারা জিন্দেগি এবাদত করতে পারবেন যদি এবাদতটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করেছেন সেইভাবে না হয়। এই জন্য ইমানের তিন নম্বর উসুল, কবরের তিন নম্বর প্রশ্ন, আমার নবিয়ুকা, তোমার নবী কে ছিল? নবী মানে তোমার তরিকা কোনটা ছিল, কার তরিকা এবাদত করছ? মাবুদকে এবাদত কোনটা, এবাদত কার তরিকা? এই এবাদতের তরিকা লাগবে, একজনকে তরিকার অনুসরণ করতে হবে, যে কোনো একটা তরিকার। ওই তরিকার অনুসরণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছেন। এই জন্য ইমানের সাথে জড়িয়ে দেওয়া হয়েছে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহ, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর গোলাম এবং আল্লাহর রাসূল। এটা না হলে ইমান হবে না। কেন? সমস্ত এবাদত এই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় করতে হবে। তাহলে নামাজ পড়বেন কার মতো? কথা কয় না, নামাজ পড়বেন কার মতো? নাকি মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ এর মতো, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ এর মতো, কি বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ এর মতো, শাহজালাল রহমতুল্লাহ এর মতো, শাহপরানের মতো, কার মতো? কোন তরিকায়? তরিকায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তরিকার বাহিরে যদি নামাজ পড়েন ওই নামাজ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। যদি সিয়াম রোজা রাখেন ওই তরিকার বাহিরে হবে, যদি হজ করেন ওই তরিকার বাহিরে, যদি আপনি যাকাত দেন ওই তরিকার বাহিরে, কোনো ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না যদি তরিকায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাহিরে হয়। আমরা সুন্নত বলি না, সুন্নত মানেই হলো তরিকা। তাহলে কিয়ামত পর্যন্ত মুমিনের তরিকা কয়টা? কিন্তু বাংলাদেশে তরিকা কয়টা? 126টা। বাংলাদেশের তরিকা হলো কয়টা? 126টা। কিন্তু ইসলামের তরিকা হলো একটা, এটা তরিকায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আপনি বায়াত হইতে হবে কোন তরিকার উপরে? এক তরিকা মুহাম্মদ, তরিকায় সিস্তিয়া, তরিকায় নকশবন্দিহা, তরিকায় মুজাদ্দিদিয়া, তরিকায় কাদেরিয়া, তরিকায় সোহরাওয়দ্দিয়া, আরো যা যা 126টা, সাবেরিয়া, তারপরে সিস্তিয়া নিজামিয়া, এইসব তরিকার উপরে না, তরিকায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরেই আপনার বায়াত লাগবে। এটার নাম ইমান। সুতরাং 125 তরিকা বাদ, একটা তরিকা কিয়ামত পর্যন্ত, সেই তরিকা অনুযায়ী যদি ইবাদত বন্দেগি না হয় তাহলে বাতিল। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে বলছেন, قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। রাসূল আপনি দুনিয়ার মানুষকে জানাই দিন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করো, মহব্বত করো মানে যখন তোমরা আল্লাহর ইবাদত করবা, মহব্বত না হলে ইবাদত হয় না। আল্লাহর ইবাদতের তিনটা রোকন আছে, একটা মহব্বত, একটা আর রাজা, একটা আল খাউফ মানে ভয় আশা এবং মহব্বতের সাথে ইবাদত করতে হয়। তা আল্লাহর ইবাদত করতে হলে পাত্তাবিউনি, সকল ইবাদতের ক্ষেত্রে এত্তেবা হবে, অনুসরণ হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় সুন্নত অনুযায়ী। মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যদি কোনো ব্যক্তি এরকম কোনো আমল করে যেটা আমি নবীর তরিকার বাহিরে, আমি নবী করি নাই, আমি নবী সাহাবীরা করে নাই, ফাহুয়া রাদ্দুন, সেটা বাতিল। তাহলে নামাজ কার তরিকা, সিয়াম, হজ, আচ্ছা এবার আসেন জিকির করবেন কার তরিকায়, জিকির কোন তরিকায়, আল্লাহ রাসূল জিকির করছেন কিনা, না মনে হয় করেন নাই। আচ্ছা সাহাবায়ে কেরাম জিকির করছেন, তাহলে আমি তরিকায় আবু বকর ইয়া জিকির করব, হবে? তরিকায় ওমর ইয়া, তরিকায় ওসমান ইয়া, তরিকায় ইবনে আব্বাস ইয়া, তরিকায় ইবনে মাসুদ ইয়া, হবে? আমাদের এই দেশে অসংখ্য ভাই বোনদেরকে দেখে আমরা বিভিন্ন তরিকার নামে জিকির করে, কয় এটা এই তরিকার জিকির, এটা ওই তরিকার জিকির, এটা ওই তরিকার জিকির, বলে না বিভিন্ন তরিকার জিকির আছে। আমি আপনাদেরকে বললাম যে আল্লাহর জমিনে সবচেয়ে বড় ওলি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যারা, তারা কারা? সাহাবায়ে কেরাম, জান্নাতের সনদ প্রাপ্ত আল্লাহর ওলি, আল্লাহ পাক তাদেরকে জান্নাতের সার্টিফিকেটও দিয়ে দিয়েছেন। সূরা তাওবার 100 নম্বর আয়াতে আল্লাহ পাক সমস্ত সাহাবায়ে কেরামদেরকে জান্নাতের সনদ দিয়ে দিয়েছেন। সেই জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত ওলিরা তাদের তরিকা সেটাও বলতেছেন যে হবে না, তরিকাটা হইতে হবে কার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তবে সাহাবায়ে কেরাম আলাদা কোনো তরিকার আবিষ্কার করেন নাই, তারা পরিপূর্ণ 100% মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার উপরেই ছিলেন। তাহলে জিকির হবে কার তরিকায়? একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায়। এর বাহিরে আপনি সারা জীবনও যদি জিকির করেন, জিকির করে আপনি হয়তো স্টেজের উপরে উঠে যেতে পারবেন বা বাঁশদড়ির উপরে উঠে যেতে পারবেন, অথবা এখানে চলে আসতে পারবেন, অথবা আমার মাইক কেড়ে নিতে পারবেন, অথবা দৌড় দিয়ে বাইরে যেতে পারবেন, লাফালাফি করতে পারবেন, নাচতে পারবেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার জিকির পৌঁছবে না যতক্ষণ পর্যন্ত না আমার আপনার জিকির মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে তরিকা অনুযায়ী না হয়। আচ্ছা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকিরের সময় সাহাবায়ে কেরাম এমন পাগল হয়ে গেছেন, এমন আশেক হয়ে গেছেন, একদিন লাফ মেরে খেজুর গাছে উঠে গেছেন, এরকম কোন হাদিস পাইছেন? তাহলে বোঝা গেল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার যেই জিকির, সেই জিকিরে মানুষ পাগল হয় না, মাজজুব হয় না, মাজনুন হয় না। সেই জিকির আল্লাহর ইবাদত, তার আকলও ঠিক থাকে, কলবও ঠিক থাকে, বিবেকও ঠিক থাকে, সব ঠিক থাকে। এটাই হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার জিকির। আচ্ছা এবার আসেন, দরুদ পড়বেন কার তরিকায়? জি দরুদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দরুদ শিখাই যান নাই, গেছেন না? দরুদ একটা ইবাদত, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনে এমন কোনো ইবাদত নাই যে ইবাদত শিখার নাই, তাহলে দরুদও শিখাই গেছেন না? তাহলে দরুদও আমাদেরকে সেই পদ্ধতিতেই পড়তে হবে, সেই তরিকায় পড়তে হবে যেই তরিকা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখাইছেন, তার সাহাবীরা শিখাইছেন। আচ্ছা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি দরুদ পড়ছেন না? পড়ছেন নাই। কি বলেন না পড়েন নাই মানে? আচ্ছা, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যখন দরুদ পড়তেন তখন কি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি এটা পড়তেন? কেন? যে তাহলে দেখেন কত বড় আফসোস, আহারে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এত গুরুত্বপূর্ণ দরুদটা পায় নাই, কি বলেন? এইটা না পড়ে কবরে চলে গেছেন। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কত দুর্ভাগ্য, কি বলেন? যেটা আমরা বাংলাদেশে সবাই পাই গেছি। সম্মানিত ভাই ও বোনেরা, তাহলে আমরা যে কথাটা বলতেছিলাম যে ইমানের তিন নম্বর উসুল হইল যে ওয়ামান নবী ইউকা, অর্থাৎ আমার নবীকে এইটা আমাকে নির্দিষ্ট করতে হবে। আর নবী নির্দিষ্ট করার মানে হইল যে আমি আল্লাহ রব্বুল আলমিনের যত এবাদত করব এই সব এবাদতগুলো হবে একমাত্র সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। এই জন্য যত এবাদত আছে সমস্ত এবাদত আল্লাহ পাক কবুল করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ শর্ত দিয়ে দিছেন যে সেই এবাদতটা হইতে হবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী। আচ্ছা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত থাকা অবস্থায় কোনো এবাদত বাকি রেখে গেছেন কিনা? এমন কোন ইবাদত যে নবী সাল্লাল্লাহু আলাইহি শিখানোর সময় পান নাই, বলে গেছেন যে আমি আর পারলাম না, বাকিগুলো তোমরা পরে শিখে নিও অথবা স্বপ্ন যোগে বলে দিব, এরকম কোন ইবাদত আছে? একটাও নেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দশম হিজরির নয় জিলহজ তারিখে আরাফার ময়দানে সূরা আল মায়দার তিন নম্বর আয়াতে কারিমা নাজিল করে আল্লাহ পাক বলে দিছেন আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলামা দীনা, আজকের এই দিনে আমি তোমাদের জন্য তোমাদের দীনকে পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ! তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত থাকা অবস্থায় আল্লাহর দীন পরিপূর্ণ হয়ে গেছে। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোনো ইবাদত কারো বানানোর অধিকার, যদি কোনো ইবাদত কেউ বানায় সেই ইবাদত পালন করা মানা যাবে না। এজন্য যেই ইবাদত আমাদের সামনে আসবে আগে এটার দলিল কাগজপত্র খুঁজবেন, এটার CSRS যত রকমের দলিল আছে না, বায়া দলিল, এসব খুঁজতে থাকবেন যে এই ইবাদতটা কত বছর আগে আবিষ্কার হয়েছে। এটা যতক্ষণ পর্যন্ত না নিশ্চিত হবেন যে এটা আমার রাসুলের যুগে ছিল ইবাদতটা, ততক্ষণ পর্যন্ত এটা করবেন না। যখন নিশ্চিত হবেন যে এটা আমার নবী করছেন, আমার নবী সাহাবীরা করছেন, বাস এবার আপনি করতে পারেন। কিন্তু যখন আপনি পাইবেন যে এটা 300 বছর পরে, 400 বছর পরে, 500 বছর পরে আসছে, বুঝবেন যে এটা ইসলামে ইবাদত হইতে পারে না। আচ্ছা, এই কথা যখন বলবেন তখন সমাজে কিছু ভাইয়েরা আছে বেদাতকে খুব পছন্দ করেন, তখন তারা বলবেন যে নবীর যুগে তো বিমানে করে হজে যাওয়া ছিল না, এখন আপনি বিমানে করে হজে যান কেন? তারপরে আল্লাহর নবী তো আপনার এই নবীর যুগে বুখারী শরীফ মুসলিম শরীফ এগুলো ছিল না, আপনি বুখারী শরীফ মুসলিম শরীফ পড়েন কেন? নবীর যুগে তো এই মাইক ছিল না, আপনি মাইকে ওয়াজ করেন কেন? নবীর যুগে তো এই ফ্যান ছিল না, আপনি এই ফ্যানের মধ্যে বসছেন কেন? এখানে কথাটা সূক্ষ্মভাবে ভালো করে মুখস্থ করে রাখবেন, আমরা বলছি এবাদত। এবাদত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে, সাহাবায়ে কেরামের যুগে যেটা ছিল এবাদত সেটা কিয়ামত পর্যন্ত এবাদত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে, সাহাবায়ে কেরামের যুগে যেটা এবাদত ছিল না সেটা কিয়ামত পর্যন্ত এবাদত হইতে পারে না। কিন্তু এগুলো এবাদত না, এগুলো এবাদতের উপকরণ, এগুলো এবাদতের সহযোগী। মাইক এবাদত না, এটা এবাদতের উপকরণ সাহায্যকারী। ফ্যান এটা এবাদত না, এটা এবাদতের সাহায্যকারী উপকরণ। বিমানটা হজ না, এবাদত না, এটা এবাদতের উপকরণ, এবাদতের সাহায্যকারী। মসজিদে AC লাগাইছি, টাইলস লাগাইছি, অনেক সুন্দর করছি, এটা এবাদত না, এটা এবাদতের উপকরণ। নবী সাল্লাল্লাহু আলাইহি যুগে মাদ্রাসা ছিল না, মাদ্রাসা বানাইছি, এটা এবাদতের উপকরণ। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি যুগে জুমার নামাজ ছিল 2 রাকাত, আজকের যুগে AC মসজিদ বানাইছি, সুন্দর করে টাইলস লাগাইছি, যদি বলি আমার ভাইয়েরা শোনেন ওই যুগে খেজুর পাতার মসজিদে নামাজ পড়ছে দুই রাকাত, আর আজকে আপনি এসি মসজিদেও দুই রাকাত পড়বেন হবে না, আসেন আমরা চার রাকাত পড়ি, পড়তে পারবেন? এটা এসি মসজিদ হলেও দুই রাকাত, আরো উন্নত মানের মসজিদ হলেও দুই রাকাত, কেয়ামত পর্যন্ত দুই রাকাত, ওই দুই রাকাতের মধ্যে তিন রাকাত আর চার রাকাত বানানো যাবে। কিন্তু মসজিদ আপনার যুগে যুগে যত অত্যাধুনিক প্রযুক্তি আসবে আপনি উন্নত করতে থাকবেন, ওটার সাথে ইবাদতের কোনো সম্পর্ক নেই। এই জন্য এই সূত্র মনে না রাখলে আপনি যখনই বলবেন যে এটা আমার নবীর যুগে ছিল না, এটা আমার নবী করে নাই, আমার নবী সাহাবিরা করে নাই, সাথে সাথে আপনাকে এটা বলবো, দুই জিনিসকে এক বানাই ফেলবো, যে ইবাদতের উপকরণ আর ইবাদত। এই জন্য ভালো করে খেয়াল রাখবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইলেন ইবাদতের একমাত্র মাধ্যম, ইবাদতের তরিকার পদ্ধতির একমাত্র তরিকা হইল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা। অর্থাৎ এই তরিকার বাহিরে কোনো ইবাদত করা যাবে না। আমাদের এই দেশে এই সমাজে অনেক ইবাদত আছে যেটা আল্লাহ রসুল করেন নাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবিরা করেন নাই, 200 বছর পরে আবিষ্কার হয়েছে, 300 বছর পরে আবিষ্কার হয়েছে, 400 বছর পরে হয়েছে, 1000 বছর পরে হয়েছে, বিভিন্ন সময়ে এগুলার সিএসআরএস যখন খুঁজতে যাবেন দেখবেন যে 200 বছর আগে এটার আর নাই, 300 বছর আগে আর নাই, 400 বছর আগে নাই, 500 বছর আগে আর নাই। তো বুঝবেন ওইটা মাঝপথে কেউ কেউ কোনো কোনো ব্যক্তিরা আবিষ্কার করছে, বা মানুষ যেগুলো ইবাদত বানাইছে সেগুলো দেখতে যত সুন্দর হোক, শুনতে যত মধুর হোক, দেখতে যত মজা লাগুক, এইসব ইবাদত করা যাবে না। এই জন্য আমার ভাই ও বোনেরা, তাহলে আমরা ইমানের 3 নম্বর উসুল পাইলাম যে কি মারফাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবে আমাদের ইবাদতের একমাত্র তরিকা। এই তিনটি কবরের প্রশ্ন ঠিক করার জন্য সংক্ষিপ্তভাবে আমরা যে ব্যাখ্যা দিলাম যে প্রথম আমার ঠিক করতে হবে মার রব্বুকা, তারপরে ঠিক করতে হবে ওমা দীনুকা, তারপরে ঠিক করতে হবে ওমা নাবিয়ুকা, এই তিনটা যদি আমি দুনিয়াতে ঠিক করে যেতে পারি তাহলে কবরের প্রশ্নগুলোর উত্তর দেওয়া আমার আপনার জন্য আল্লাহ পাক সহজ করে দিবেন। কিন্তু দুনিয়াতে এই তিন প্রশ্নের উত্তরের সাথে আমার কার্যক্রম সব উল্টাপাল্টা খেলা বিপরীত, আবার আশা করে বসে আছি কবরে গিয়ে তিনটা প্রশ্নের উত্তর দিয়ে দিব, এটা অসম্ভব। এই জন্য আমার সম্মানিত ভাই বোনেরা আমরা একটু গভীরভাবে বাড়িতে গিয়ে চিন্তা করব, আগে আমার ইমানটা ঠিক করি, কারণ ইমান ঠিক না হলে আমল কোনো কাজে আসবে না। আমার আপনার আমল অনেক আছে কিন্তু ইমানটা ঠিক নেই, ইমানটা বিশুদ্ধ নেই, তাহলে সব আমল বরবাদ হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারিমে যত জায়গায় আমলের কথা বলছেন আগে ইমানের কথা বলছেন, ইমান আগে ঠিক করতে হবে তারপরে আমল। কিন্তু আমাদের সমস্যা হয়েছে আমাদের দেশে আমাদের সমাজে ইমানের কোনো খবরে নাই, আমল নিয়ে মারামারি করে, আমল নিয়ে ঝগড়া করে। আপনার যার ইমানে ঠিক নাই তার আমল দিয়ে কি হবে? আমাদের সমস্যা তো আমলে না, আমাদের সমস্যা ইমানে। আমাদের এই দেশে বাংলাদেশের সমস্যাগুলো ইমানের মধ্যে, আমলের মধ্যে না, আমলের মধ্যে পড়ে। ইমানে ঠিক নাই তার আমল দিয়ে কি হবে? আমাদের ইমানে সমস্যা, আমলের চাইতে ইমানে সমস্যাটা বেশি। এই জন্য দেখা যায় আমাদের মধ্যে আমল নিয়ে মারামারি হয়, ঝগড়াঝাটি হয়, গণ্ডগোল হয়। যেখানে ইমানের সমস্যা নাই যেই সমাজে, সেই সমাজে আমল নিয়ে কোনো গণ্ডগোল হয় না। মসজিদে হারামে, মসজিদে নববীতে হজে গেছেন না? হজে গেলে দেখবেন, বা বর্তমানে ঘরে বসেই দেখা যায়, দেখবেন সেখানে কত রকমের নামাজ পড়ে পড়ে না, কেউ দেখবেন হাত এখানে বাঁধছে, কেউ এখানে বাঁধছে, কেউ এখানে বাঁধছে, কেউ হাত বাঁধেই নেই। কিন্তু এটা নিয়ে মক্কা মুকাররমায় মারামারি হই, এতজন আহত হয়েছে কোনোদিন শুনছেন? হাত বাঁধা নিয়ে মারামারি হয়েছে, অথবা একজন আরেকজনের কাপের ফতোয়া দিছে, বা একজন আরেকজনের লামাজহাবি ফতোয়া দিছে, একজন আরেকজনের বিভিন্ন রকম গালিগালাজ করছে, এটা শুনছেন কোনোদিন? আচ্ছা, সেখানে দেখবেন ইমাম সাহেব সহ লক্ষ লক্ষ মানুষ আমিন সশব্দে বলতেছে, আবার অনেক মুসলমান লক্ষ লক্ষ মুসলমান নিঃশব্দেও বলতেছে, কিন্তু দুই পক্ষের সংঘর্ষে অসংখ্য মানুষ আহত হয়েছে বাইতুল্লাহ বা মসজিদে নববীতে, কোনোদিন শুনছেন? তারপরে দেখবেন কেউ রাফলিয়ে দেন করতেছেন, কেউ করেন নাই, এটা নিয়ে মক্কা মুকাররমায় বিশাল বাহাসের আয়োজন হয়েছে, এরকম শুনছেন? কেন ওখানে সমস্যা হয় না? কেন? তাদের ইমানে সমস্যা নাই, তাদের ইমান শিরক মুক্ত, তাদের ইমান তাওহীদি ইমান, এজন্য আমল নিয়ে সমস্যা নেই। আমাদের সমস্যা ইমানে, ইমানে সমস্যা থাকার কারণে আমরা এগুলোকে বড় করে তুলে ধরছি। আসলে এগুলো বড় বিষয় না, এর থেকে বড় বিষয় হলো আমাদের ইমান। ইমানের মধ্যে শত শত শেরেক, শত শত কুফর, শত শত বেদাত। এই জন্য আমাদেরকে ইমান সংশোধন করতে হবে, আমল নিয়ে ঝগড়াঝাটি মারামারি বন্ধ করে আগে আমাদের কবরের উত্তরগুলো ঠিক করি, ইমানটা ঠিক করি। কবর যাওয়ার সময় কমপক্ষে ইমানটা নিয়ে যাতে কবর যেতে পারি। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সবাইকে শেরেক মুক্ত তাওহীদি ইমান নসিব করুন। আল্লাহ পাক আমাদেরকে বেদাত মুক্ত সুন্নতি আমল নসিব করুন। রাব্বুল আলামিন আমাদের সবাইকে দুনিয়া যতদিন বেঁচে থাকি ইসলামের উপরে বেঁচে থাকা তৌফিক দান করুন। দুনিয়া থেকে যাওয়ার সময় ইমানের সাথে যাওয়ার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমাদের মধ্যে যে সকল ভাই বোন অসুস্থ আছেন আল্লাহ পাক সবাইকে সুস্থতা দান করুন। আজকের এই ওয়াজ মাহফিলকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করে নিন। আজকের এই ওয়াজ মাহফিলের জন্য যে সকল ভাই বোন শারীরিকভাবে, আর্থিকভাবে, মানসিকভাবে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন আল্লাহ পাক সকলের সহযোগিতাকে কবুল ও মঞ্জুর করে নিন। বিশেষ করে আমাদের আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আমাদের সকলের সম্মানিত শ্রদ্ধেয় ভাই, অত্র এলাকার সম্মানিত চেয়ারম্যান সাহেব, ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করে নিন। বেশি বেশি দ্বীনের খেদমত করার, কোরআন সুন্নাহর খেদমত করার, মানুষের খেদমত করার আল্লাহ পাক তৌফিক দান করুন। আল্লাহ পাক সোয়ালেহীন বানিয়ে দিন। আরও যে সকল ভাই বোন আজকের এই মাহফিলে উপস্থিত হয়েছেন বা বাড়িতে থেকে শুনেছেন, সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করে নিন। আমিন ইয়া রাব্বুল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।